من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده، هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج، ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين، إلى آخره. صدق الله مولانا العظيم. میرے محترم دوستو اور بزرگو، اس امت کو اللہ رب العزت نے اس دنیا کے اندر اپنے دین کی محنت اور اس کی خاطر ہر شعبے کی قربانیاں، جان کی، مال کی، عزت کی، آبرو کی، استعداد کی، صلاحیت کی، خاندان کی، خزانوں کی، کاروبار کی، تجارت کی، جن کا اللہ نے تذکرہ کیا ہے قرآن پاک کے اندر، وہ آج جگہ جہاں پر انسان کا ایمان بگڑتا ہے اور ایمان میں فساد پیدا ہوتا ہے. قل ان کان آباؤکم وابناؤکم واخوانکم وازواجکم وعشیرتکم واموال اقترفتموها وتجارت تخشون کسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين. اپنے کلمے کی اور اپنے دین کی خاطر قربانیاں دینے کے لیے یہ ساری شکلیں اور ساری چیزیں جن کا اللہ نے قرآن کے اندر تذکرہ کیا ہے، جہاں سے ایمان بگڑتا، ان سب کو قربانیاں دینے کے لیے اللہ رب العزت نے اس امت کو بطور خاص پیدا کیا، بلکہ مبعوث فرمایا ہے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد. ابي الاحترام بايان بدر مارجوس مهمان بولن يا الله جل شانه اپنا نوازه اے مارس کے ملک بولن جے دنیا سے جے امت کے اللہ پاک رب العالمین جل شانه وا پیدا کرتے بولن جے سیتا ہو بولن جے اللہ دینر محنت جنن اور بولن جار جنن کی کرے بولن جے سے سب لائنر قربانی دے বলেন যে সব লাইনের কুরবানি সে দিবে, তার জানের কুরবানি দিবে, মালের কুরবানি দিবে, ইজ্জতের কুরবানি দিবে, বলেন যে তার এমনি তার পুত্রের খানদানের কুরবানি দিবে, বলেন যে ভাই দোস্ত তার যে লাইন আছে বলেন যে উলার কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন জাল্লা শানহু কুরআন শরীফের মধ্যে আজকের জিনিসের কথা আল্লাহ পাকে বিশেষভাবে আলোচনা করতেন। বলে যে একটা হলো যে বাপ তোমাদের বাপ মা, তৃতীয় হইল তোমাদের ভাই বেরাবেরি, এবং তৃতীয় হইল তোমাদের সন্তান। এমনি ভাবে বলেন যে তোমাদের দিদি, এমনি ভাবে বলেন যে তোমাদের এমনি তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের ওই মাল যেগুলো তোমরা জমা করতেছ, আর এমনি ভাবে বলছেন যে দুঃস্থ তোমাদের যে ঘর যেগুলোকে তোমরা ভালোবাসো, বলে যে এগুলোকে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের রূপে তোমরা প্রাধান্য দেওয়া আর এদের মহব্বত তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে বেশি হয়ে যায়, তো বলে যে জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু আল্লাহ পাক তোমাদেরকে ফাঁসি করছেন, আর বলছেন এই কথা যারা এগুলাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রূপে প্রাধান্য দিবে, বলে যে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেবে। তো বলে যে দুষ্ট আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়াদুহু এই উম্মতকে বিশেষভাবে বলে যে এই সবগুলাকে ইমানের জন্য এবং দিনের মেহনতের জন্য দিনের জন্য এই উম্মতের সবগুলোকে সে কুরবানি করবে। বলে যে এই জন্য এই উদ্দেশ্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দুনিয়াতে পয়দা করতেন, বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে নির্বাচন করতেন, সোনা নির্বাচন করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সবগুলা কুরবানি এই উম্মত দিবে, বলেন এদের জন্যই আল্লাহ জাল্লা শানুহু আমার আল্লাহ এই উম্মতকে নির্বাচন করছে। উম্মত কে অন্দর কুরবানিয়া দেনে ওয়ালি সিফত বাকি রহি কি আল্লাহ কে হুকুম কো পুরা করনে কে লিয়ে আর আল্লাহ কে কলমে কো বুলন্দ করনে কে লিয়ে রুহে জমিন পর গোশে গোশে পর চপ্পে চপ্পে পর আপনি তমাম তর সলাহিয়তে ওর ইস্তেদাদ কো খপানে ওয়ালি জব তক ইয়ে উম্মত রহি হে উস ওয়াক্ত পর ভালে ইয়ে কাচ্চে মকানো ওর ঝোপড়ো মে রহি হো লেকিন আল্লাহ নে ইসে পুরি দুনিয়া কে অন্দর চমকায়া হে আর জিস দিন সে ইয়ে সিফত উম্মত কে অন্দর সে নিকল গই তো আজ ইয়ে উম্মত মহলো মে রহ কর কে ভি জলীল ও রুসওয়া হে জিস দিন কিসরা কা খজানা আর উসকা 90 করোড় কা তাজ মদিনে কি সড়ক পর ফারুক আজম কি ঠোকর মে পড়া হুয়া থা উস দিন ভি ফারুক আজম কে কুর্তে মে 17 পয়মন লগে হুয়ে থে আসবাব কি কিল্লত কা ইয়ে আলম আর দুনিয়া কি সবসে বড়ি তাকত আর কুয়ত ঠোকর মে পড়ি হুই ইসলিয়ে কি আল্লাহ রব্বুল ইজ্জত নে আসবাব কি বুনিয়াদ পর ইস উম্মত কো নহীঁ চমকায়া হে বলকে ইয়ে উম্মত তো ও হে কি নাহনু কওমুন আযমাল্লাহু বিল ইসলাম হাম ও হে কি আল্লাহ নে জেসে ইসলাম কে জরিয়ে সে সরবলন্দি আতা ফরমাইয়ে ইয়ে মাল ও দৌলত আর ইয়ে হীরে জওহরাত আর ইয়ে মুলক ও মাল কে নকশে ইয়ে হামারে লিয়ে ইজ্জত কা জরিয়া নহীঁ হে ফারুক আযম তো রোয়ে থে উস ওয়াক্ত জব ইয়ে কিসরা কা তাজ মদি কে সড়ক কে উপর খজানা পড়া হুয়া থা अर्ज किया गया आप रो रहे कहां अगर इस चीज के अंदर इसको तुम देख रहे हो और मुतमईन हो खुश हो रहे हो अगर इसके अंदर कोई खैर होती तो सबसे ज्यादा अल्लाह ने अपने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को यह खैर अता की होती पिछले कौमों को इसी से आजमाया गया है और हिला किया गया है अंदेशा हो रहा है कहीं ऐसा ना हो कि हमारी भी आजमाइश इसी से शुरू कर दी जाए বলেন যে ভাই কিছু পার্বস্ত যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে কোরবানি দেওয়ার বিপদ ছিল বোনটা ছিল আর এই উম্মত কোরবানি দিতে ছিল আর বলেন যে মুজাহেদা করতেছিল তো বলেন যে আল্লাহ পাক রাসূল আলামিন জাল্লা শানহু ওনাদেরকে বলেন যে এই বিল্ডিং এর মধ্যে নয় বলকে বলেন যে এরকম ভাবে সাধারণ ঘরের মধ্যে ঝুপড়ির মধ্যে এই উম্মত থাকত কিন্তু আল্লাহ জাল্লা শানহু আমার আমার এই উম্মতকে সম্মানিত করছিলেন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে চমকাইছিলেন দুনিয়াতে এই উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এই উম্মতকে ইজ্জত আর সম্মান দান করছিলেন কিন্তু বলেন যে ভাই কুদুবাদ যেদিন থেকে উম্মত কোরবানি দেওয়ার কি হচ্ছে ত্যাগ করলো বলেন যে মুজাহেদা ভিড়ের জন্য ছাড়িয়ে দিল আর কোরবানিকে ত্যাগ করলো তো বলেন যে আজকে ভাই আর কুদুবাদ এই উম্মত বিল্ডিং এর মধ্যে থাকা অবস্থায়ও বলেন যে দলিল হয়ে আছে দুনিয়ার মধ্যে আর বলেন যে অপমানিত হয়ে আছে বলেন যে ভাই অনুগত আল্লাহ জাল্লা শানহু আমার আওয়ালহু এই উম্মতকে যখন কোরবানির হালতে ছিল মুজাহিদের সাথে উম্মত চলতেছিল তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আর সম্মান দান করেছিলেন বলেন যে যেই দিন ফারস্য সম্রাট সেই কেসরা মালখানার ভান্ডার মদিনা ছড়িয়ে চলে আসল আর বলেন যে সেই ফারস্য সম্রাটের সেই মুটুক আর তাস মদিনার রাস্তার মধ্যে আর তার সমস্ত মালখানা মাল ভান্ডারের সেই সোনা রোহা মদিনার গলিতে ফলা ছিল সেই দিনও হাসপাতে আমিরুল মোমিনীন ওমর রাজি আল্লাহর গায়ে যে জামা ছিল সেটার মধ্যে সত্তরটা তালি ছিল তালি লাগানোওয়ালা জামা আর বলেন যে ভাই আর বুধবার সুস্থ বলেন যে এই হইল দুনিয়াতে এত মাল আর গর্বকোনার কাছে আসছে আর কিন্তু উনি ওই হালতের মধ্যে ছিলেন তো বলেন যে ভাই বুধবার সুস্থ এই উম্মতের ইজ্জত আর সম্মান আর এই উম্মতের এই সফলতা বলে যে এই উম্মতকে সেটা মালের আর সবের মধ্যে নয় বলকে বলছেন হযরত উমর রাজি আল্লাহর রহমান যে আমরা তো অপমানিত ছিলাম দুনিয়াতে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ইজ্জত দান করছেন দীনের দ্বারা ইসলামের দ্বারা যেই ব্যক্তি ইসলামকে ত্যাগ করবে বলেন যে সে এরকম ভাবে অপমানিত হয়ে থাকবে ইসলাম বাদ দিয়ে অন্য কোন জিনিসের মাধ্যমে আসবাবের মাধ্যমে সে ইজ্জত দান করবে তবে যে সে তো অপমানিত আর জলিল হয়ে থাকবে বলেন যে হযরত উমর রাজি আল্লাহ তাআলাহু ওনার কাছে যখন আর মদিনার ঘুরিতে সে ভারতীয় সম্রাটের সেই তাজা মরুর আসল আর মধ্যে তার ভাণ্ডারের সম্মান সেই দিন হযরত উমর রাজি আল্লাহ তাআলাহু কাঁদতেছিলেন আর বলেন যে তার ঘর হইতেছিলেন আর হযরত উমর রাজি আল্লাহ তাআলাহু এই কথা ফরমাইলেন ইয়ারে এই মাল যদি কোনো ভালো জিনিসই হইতো আর এর মধ্যে যদি কোনো ভালাই থাকতো তাহলে তো ভাই যে ভাই সুস্থ আল্লাহ জানা সার হওয়া মানা মাল হোক আল্লাহ পাশের হাবিব কে উনি বেশি দান করছেন রসুলের পাশ চলছে হচ্ছে বহুত বেশি দিতে পারছেন তো বলেন যে মাল ভালো জিনিস নয় আমার ভয় হইতেছে যে আমাদের পূর্ববর্তী যারা তাদেরকে যেমন আল্লাহ মাল দিচ্ছে তো বলেন যে তারা মাল পাইয়া সেই মালের মধ্যে ব্যস্ত হয়েছে আসমানের মধ্যে তো আল্লাহ জানা সার হওয়া মানা মাল হোক তাদেরকে ধ্বংস করে দিতেন তো বলেন যে হালাকতার ধ্বংসের পর আমার ভয় হইতেছে এই মালের কারণে اللہ رب العزت نے اس موت کو خیر امت بنا کر اس کو اپنے دین کی محنت اور دولت جو عطا کی ہے وہ اس دنیا کے اندر ذلیل اور رسوا کرنے کے لیے نہیں کی ہے بلکہ اس موت کو چمکانے کے لیے دنیا کی مختصر زندگی کے اندر بھی یہ زندگی کے ہر شعبے میں کامیابی اور کامرانی کی اعلیٰ منزلوں کے اوپر ترقی کی اعلیٰ حسن کے اوپر دنیا کے اندر بھی اور آخرت کی ہمیشہ ہمیشہ کی زندگی کے اندر دونوں جہان میں یہ سب ہو اور سبلند ہو اس کے لیے اللہ رب العزت نے اپنے اس امت کو خیر امت بنا کر کے دین کی محنت عطا فرمائی ہے اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے اس امت کو اس محنت کے اوپر ڈال کر کے اس مقام تک پہنچایا کہ جہاں کے بارے میں تھا کہ وہاں تم العالمون ان کنتم مومنین تم سے آگے کوئی جا ہی نہیں سکتا تم ہی ہو سب سے زیادہ سربلند اور سرخوری کے ساتھ زندگی گزارنے والے اس دنیا کے اندر اور صرف تم ہی نہیں بلکہ ہم تو تم سے عہد کرتے ہیں اس بات کا کہ تم کو تو کامیاب ہم نے کیا ہی ہے ہدایت تو تم کو ملی ہی ہے قیامت تک اب اگر کوئی انسان تمہاری نقل کر لے گا تو اسے بھی ہم کامیاب کر دیں گے اسے بھی ہم چمکا دیں گے وہاں چمکا تھا اس موت کو جہاں سے یہ موت دنیا کی ساری قوموں کو ہدایت تقسیم کر رہی تھی عزتیں اور کامیابیاں تقسیم کر رہی تھی آج اس محنت کے چھوڑنے کے نتیجے میں اس کو جن کو ہم کبھی بھیک دیا کرتے تھے آج ان سے ہم بھیک مانگنے والے بن گئے اتنے ذلیل ہم ہوئے اس محنت کو چھوڑنے کے نتیجے میں بڑے سے ہر بھائی اور گزردار اللہ جل شانہ و منوالہ یہ امت سے اللہ پاک رب العالمین جل شانہ خیر امت سے بہترین امت بنائی چل اور بڑے سے بہترین امت بنائی اللہ جل شانہ و منوالہ دین محنت کام کرتے বলে যে দিনের মেহনত আল্লাহ জাল্লাহ শানু আমার আমাকে দান করছেন এই উম্মতকে বলে যে কেন দান করছেন এই উম্মতকে অপমানিত করার জন্য নয় বলছে আল্লাহ জাল্লাহ শানু আমার আমার ওই মেহনত দান করছেন যাতে এই উম্মত জিন্দগি জিন্দগির যত রান দুনিয়াতে আছে জিন্দগি চালানোর যত সব লাইন আছে সব লাইনের মধ্যে এই উম্মত কি করে চমকায় আর এই উম্মত কি করে কামিয়াব হয়ে যায় বলতে বলে যে দুনিয়ার সেই সাধারণ আর মুক্তর জিন্দগি বলে যে দুস্থ অল্পদিনের জিন্দগি সেটাতেই শুধু নয় দুনিয়ার জিন্দগিতে সে কামিয়াব হবে সফলতা পাবে এমনি ভাবে আখেরাতের মধ্যে চিরদিনের যে স্থায়ী জিন্দগি হবে বলে যে সেই কেন সেই মেহনতের বর্ষতে সেই কামিয়াবি আর সফলতা পাবে বলে যে দুস্থ রসুলের পাশ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এই মেহনতের মধ্যে লাগাইছেন লাগিয়ে ইকতার দিকে দিয়ে ইকতার বয়ান করে গেছেন রসুলের পাশ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া গেছেন যে দেখো তোমরা যদি কাম করতে থাকো আর এই দিনের জন্য জান আর মাল লাগাইতে থাকো তাহলে আমি তোমার আলাদা একজন তো মোমিন বলে যে তোমরাই দুনিয়াতে মাথা তোমাদের উঁচু হয়ে থাকবে তোমরাই সবের উপরে থাকবে যদি তোমরা মেহনত করো আর মেহনত করে তোমাদের মধ্যে ইমান চলে আসে ইমানদার হও আর ইমানের মেহনত করতে থাকো তো বলে যে ভাই সত্তর পর্যন্ত যে ভাই রম্মত এই মেহনত করতে ছিল তো বলে যে এই মেহনতের বর্ষতে সারা দুনিয়াতে এই উম্মতকে আল্লাহ পাক রাব্বুল আলামিন চমকাইছিলেন আর সারা দুনিয়াতে এই উম্মত উঁচু হয়েছিল বলেন যে সবের উপরে এই উম্মতের মাথা ছিল যখন এই উম্মত মানুষকে দিন দিতেছিল হেদায়ত দিতেছিল দিনের মেহনত বন্টন করতেছিল বলেন যে সেই সময় এই উম্মত দুনিয়াতে বহুত উচ্চতারের মাথা ছিল সবের উপরে এই উম্মত ছিল আর বলেন যে দোস্ত এই অবস্থা হয়েছিল এই মেহনতের বর্ষতে বলেন যে এই সারা দুনিয়াকে এই উম্মত বন্টন করতেছিল হেদায়ত দিন ভালাই আর কামিয়াবির রাস্তা দেখাই দিয়েছিল কিন্তু বলেন যে এদিন এই উম্মত এই মেহনতকে সারিয়ে দিল বলেন যে এই মেহনত দিনের মেহনত হেদায়তওয়ালা মেহনত যাদের কাছে যাদেরকে ভিক্ষা দিত আজকে উম্মত ওই ওদের কাছে যাইয়া ভিক্ষা খাইতেছে, বলে যে এতটুকু হরির হয়ে গেছে শুধু মেহনত করার কারণে, বলে যে হেদায়েত করা মেহনতকে ত্যাগ করার কারণে যাদেরকে আমরা ভিক্ষা দিতাম আজকে তাদের কাছে আমরা ভিখারি হয়ে গেছি, বলে যে আল্লাহ এতটুকু দলিল করছেন শুধু এই মেহনতকে ত্যাগ করার জন্য। অভি তো নেমত জো আল্লাহ নে মেহনত কি শক্ল মে হমে আতা ফরমাই হ্যাঁ ইস সুবত কো দি হ্যাঁ অভি তো উস মেহনত কো হম সিখ রহে হ্যাঁ অভি উস মেহনত কি উস সতহ কে উপর নাই হ্যাঁ জিস সতহ কে উপর আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সাহাবা কো পৌঁছায়া থা। অভি তো বিলকুল ইবতিদা মে হম চল রহে হ্যাঁ জিসকা নতিজা হামারে সামনে হ্যাঁ কি সিখনে কে জমানে কা হাল ইয়ে হ্যাঁ কি চারো তরফ আল্লাহ কে কলমে কি ওর আল্লাহ কে দিন কে সরসব্জি ও শাদাবি কি ফিকরে হতি হুই নজর আনে লগি, ভিড় নজর আনে লগি, মজমা নজর আনে লগা, ইয়ে তো সিখনে কি জমানে কি বাতে হ্যাঁ। ওরনা সিরফ মিজাজ পর আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে দাওয়াত কি মেহনত করনে কে লিয়ে সাহাবা কো উঠায়া থা। জিস দিন দোস্তো উস মিজাজ কে উপর হামারি মেহনত আ জায়েগি اور جس دن ان قربانیوں کے ساتھ اور اس ایمان و یقین کے ساتھ اور اس جذبے کے ساتھ جس جذبے کے ساتھ صحابہ نے اس محنت کو کیا ہے جس دن اس جذبے کے اوپر ہماری محنت آ جائے گی اور اونچے والی سطح کے اوپر ہم محنت کرنے والے بنیں گے تو خدا پاک کی قسم اس دن اس دنیا کے اندر وہ سب کچھ ہوگا جو 1400 برس پہلے جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے زمانے میں ہو چکا ہے۔ وہ ساری اللہ کی مددیں آج نازل ہوں گی اور قیامت تک کے لیے نازل ہوں گی جب ہم اس محنت کو صحابہ کے طرف پر کرنا شروع کر دیں گے اور سیکھ کر کے کرنے والے بن جائیں۔ بولے میں بھائی جس کا رول ہوا یہ محنت کے آمد کے اللہ رسول دیا گیا پھر بولے میں بھائی جس کو یہ محنت کے دن آمد کے اللہ پاک رب العالمین نے بچن کو کہتے ہیں اور بولے میں بھائی جس کو کے اندر দারিদ্র সিফ এক লাখ উপর উঠা اور وہ ایمان کی محنت ہے. اس کائنات کا بقا جس دولت کے اوپر ہے, اور ایمان تو ایمان ایمان کا ایک ایک بول اتنا قیمتی ہے اللہ کے نزدیک, اتنا قیمتی ہے کہ جب تک ایمان کا ایک بول بھی اس کائنات کے اندر باقی ہے, یہ ساتوں زمین و آسمان کی صورت سے چلتے رہیں گے. آسمان و زمین, چاند, سورج, ستارے, دریا, جنگل, پہاڑ, سب اپنی اپنی جگہ کے اوپر, اور سب ہر ایک اپنا اپنا کام کرتا رہے گا جب تک کہ ایمان کا ایک بول اس کائنات کے اندر باقی رہے گا. اور وہ لفظ اللہ کہ جس ساری دنیا گناہوں سے بھری ہوئی ہو, تمام انسان, جنات, حتیٰ کی چوپائے, دوپائے, درندے, چرندے, پرندے, آسمان و زمین, چاند, سورج, ستارے, یہاں تک کہ ملائکہ علیہم السلام بھی, جبرائیل, میکائیل, اسرائیل, اسرافیل, یہ سارے کے سارے نافرمانی کے اوپر اتر آئے, ساری دنیا گناہوں سے بھری ہوئی ہو, کوئی ایک مخلوق بھی اللہ کی فرمانبرداری کرنے والی نہ ہو, لیکن اسی گناہوں بھری دنیا کے اندر اگر ایک آدمی کی زبان سے لفظ اللہ نکل رہا ہے, تو جب تک یہ لفظ اللہ اس کائنات کے باقی ہے, خدا کے ختم قیامت نہیں آئے, اس وقت تک یہ ساتوں زمین و آسمان کی صورت سے باقی رہیں گے, چاند, سورج, ستارے باقی رہیں گے, لوح و قلم باقی رہے گا, تاکہ اللہ کا عرش بھی اسی وقت تک باقی رہے گا جب تک یہ لفظ اللہ باقی رہے گا. اور جس دن یہ لفظ اللہ نہیں ہوگا, تو سب کچھ ہونے کے باوجود قیامت اسی دن آئے گی, اسی کو بٹا دیا جائے گا. سب سے بڑی محنت جس بات کی کرنی ہے کہ ہمیں اللہ کا نام لینا آ جائے. دوستو, پچاسوں سال ہو گئے محنت کرتے ہوئے, اللہ ہمیں معاف فرمائے, آج تک ہمیں اللہ کا نام جو لینے کا حق ہے اس صورت سے اللہ کا نام لینا بھی نہیں آیا. بہن بھائی سسٹر, رسول پاک صلی اللہ علیہ وسلم صحابہ کرام کے جو محنت روپے اٹھے تھے, ایمان بہت ہی دامی, بڑے جی ایمان تو بہت دام, بڑے جی دوست ایمان بول اور شبد, بڑے جی شدھ ایمان جدید شبد نو باقی تھے, بڑے جی ایمان شبد بہت دام, بڑے جی دوست دنیا مدد جو دین پنت ایمان بول تھے, ایمان شبد نو تھے, بڑے جی سدین پنت سمست دنیا دنیا باقی تھے, بڑے جی ایرک سات آسمان تھے, زمین تھے, سات آسمان زمین اور سب موقع سے سب کچھ تھکے, جب دن پہ دن پہ سے ایمان سب کٹو شدہ باقی تھکے, آج حقیقت ایمان نہیں کنت شدہ ایمان سب تو آسے, بڑا جی دوست ایمنی بارے سات آسمان زمین ایمنی جب تو نظام سورج چندر سب کچھ باقی تھکے, ایمان سب پوری باقی تھکے, کنت بار جی دوست جدی ایرکم ہو جائے ایمان سب تو کتو جانی اللہ کا سے کتو وزنی, বলেন যে যদি দুনিয়ার সমস্ত মহামারার নাফরমানি করে সবার মধ্যে নিত্য, বলেন যে সমস্ত মানুষ, বলেন যে সমস্ত জিন, এমনিভাবে কোন মানুষ বাকি নাই, কোন জিন বাকি নাই, সব আল্লাহর নাফরমানিতে আর আল্লাহ পবিত্র হয়ে গেল, এমনিভাবে বলেন যে যদি সমস্ত ফিরিস্তা, এমনিভাবে বলেন যে ভাই দুষ্ট আজকে ইব্রাহিম আলী ইসলাম, ইসরাফিল আলী ইসলাম, বলেন যে ওনারাও যদি সমস্ত ফিরিস্তারাও যদি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, একেবারে আল্লাহর কর্মাবতারা কেউই বাকি রইল না, ওই অবস্থায় ওই হালতেও যদি কেউ আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহ জাল্লা শানহু ওয়া মারহামুহু সাত আসমানকেও বাকি রাখবেন, সাত জমিনকেও ঠিক রাখবেন, আর যত মখলুক আছে সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়িয়ে রাখবেন, আল্লাহ নামেরই এত বড় ফরকত, বলে যে দোস্ত আর সাত আসমান জমিন থাকবে, আল্লাহ আরশ বাকি থাকবে, আর যেদিন একটা আল্লাহ সত্যটা বললে বলে থাকবে না, বলে যে সেই দিন কোন আল্লাহ নিজাম রাখবেন না, দুনিয়ার আসমান জমিন এমনি ভাবে আসমান জমিনের মধ্যকালে যা আছে এমনি ভাবে সমস্ত ত্রিশটা সবকে আল্লাহ জাল্লা শানহু খতম করে দিবেন, শেষ হয়ে যাবে, তো বলে যে দোস্ত এমনি ভাবে আসছে, আমরা যে মেহনত করতেছি, বলেন যে আমরা মেহনত করার দ্বারা, বলেন যে ভাই সুস্থ আমরা আল্লাহর নাম লেনে বলা করি, বলেন যে ভাই আল্লাহ আমাদেরকে মাফ করবা, আজকে 50-60 বছর ধরে আমরা এই মেহনত করতেছি, কিন্তু বলেন যে আজ পর্যন্ত আল্লাহর নাম সেইভাবে লওয়ার সেইভাবে আমাদের না একবার দেখবো মানে যে সেটাও এখন পর্যন্ত আমাদের শিখা হয়নি। اللہ رب العزت کی بڑائی اور کبریائی اس کی قدرت کاملہ اس کی ذات اور صفات یعنی ایمان کو اتنا بولا جائے اتنا بولا جائے کہ جب ہماری زبان سے لفظ اللہ اس کی تمام تر صفات کے دھیان کے ساتھ جب ہماری زبان سے لفظ اللہ نکلے تو ہمیں یہ کائنات کراتی ہوئی نظر آئے ایسے جلال و جبروت کا جو مالک اللہ ہے اس کا ہم نام لے رہے ہیں تو جب وہ نام لیا جائے تو ساری کی ساری کائنات کراتی ہوئی اور مردہ نظر آئے حیو قیوم دوستو اس پوری کائنات کے اندر اگر کوئی ذات ہے تو صرف اور صرف اللہ کی ذات ہے باقی یہ سب مردے ان کے اندر جو حرکت و سکون ہے وہ صرف اللہ کے امر کی وجہ سے ہے ورنہ ساری دنیا اللہ کے امر کے بغیر مردوں کا ایک ڈھیر ہے جو پوری دنیا کے اندر انسانوں جانوروں چرندوں پرندوں درندوں ان سب کی شکل میں دنیا مردے کا ایک ڈھیر ہے مردوں کا ڈھیر ہے اللہ کے امر کے بغیر اس کے اندر جو بھی حرکتوں سے کون ہے وہ اللہ کے امر کی وجہ سے تو اللہ کا نام ہمیں لینا آ جائے دنیا کی ساری چیزوں کا نام تو ہم لیتے ہیں اور ان ساری چیزوں کا جب نام لیتے ہیں تو ان کے نفع اور نقصان کے دھیان کے ساتھ نام لیتے ہیں بندوق کا نام لیں گے تو موت کے دھیان کے ساتھ نام لیں گے شیر اور چیتے کا نام لیں گے تو اس کے اندر جو حالات ہے اس کے ساتھ نام لیں گے زہر کا نام لیں گے تو موت کے دھیان کے ساتھ لیں گے ہر چیز کا نام اس کے اندر کے نفع اور نقصان کے دھیان کے ساتھ ہم نام لیتے ہیں اور جب اللہ کا نام لینا ہوتا ہے تو اللہ ایسا خالق اور مالک اور جلال اور جبروت کا مالک ہے کیسی قدرت والا ہے کہ تنہا اپنی قدرت سے ساری کائنات کو بنایا ہے اور جب چاہے گا تنہا سے اس سے بڑا کر دینے والا ہے ایسے جلال اور جبروت کا مالک جب اس اللہ کا نام لینے کا وقت آتا ہے تو یوں ہی ہم اللہ کا نام لے کے گزر جاتے ہیں اور ہمیں پتہ بھی نہیں ہوتا کہ ہم نے کس بڑی ذات کا نام لیا ہے جس سے بڑی کوئی ذات نہیں اور جس سے زیادہ طاقتور کوئی نام لے اس کا نام لیا ہے تو کوئی ذات نہیں کوئی احساس نہیں تو ہمیں تو دوستوں اور بزرگوں اب تک اللہ کا نام لینا ہی نہیں آیا بڑے جو ہے دوستوں এই জন্য আমাদের আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু নাম লো আমাদের আজকে ঠিক হবে বলেন এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু কুদরত আর বড়াইর কথা আমাদের বয়ান করতে হবে বলেন যে আমরা আল্লাহর কুদরত ও বড়াই আল্লাহর শক্তির কথা এত বলবো বলেন যে আল্লাহ জাল্লা শানহুর জাতকে আমরা এত বেশি বলতে হবে এমনি আল্লাহ জাল্লা শানহু কত বড় জালাল জব্বার বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কত বড় শক্তিওয়ালা বলেন যে এই কথার সামনে এই কথাকে এই কথার জ্ঞান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আমাদের নিতে হবে বলেন যে ভাই দুস্তার পর্যন্ত যে আমরা যখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি আর ক্ষমতার দিকে খেয়াল করে আল্লাহ পাকের জালালের দিকে আমরা খেয়াল করে যখন আল্লাহর নাম আমরা লইব তো বলেন যে সাথে সাথে সমস্ত দুনিয়া আমাদের সামনে জালালের মতো সামনে আসতে থাকবে আর বলে যে সমগ্র দুনিয়া আমাদের সামনে একটা মুর্দা বলে গণ্য হয়ে যাবে বলেন যে দুনিয়ার কোনো হাইসিয়ত আমাদের সামনে দুনিয়ার কোনো শক্তি আমাদের সামনে থাকবে না যেমন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহুর নামকে বলেন যে ওই যে এরকম নেওয়ার আল্লাহর কুদরত শক্তি আল্লাহর জালাল আর জবরদস্তি আমরা যখন সামনে নিয়া এই আল্লাহর নামকে নিব কিন্তু বলেন যে ভাই বন্ধু দোস্ত আজকে আমরা আল্লাহর নাম নেওয়া আমাদের আল্লাহর নাম নেওয়াটাই আমরা আসে নাই শিখি নাই বলেন যে দোস্ত দুনিয়ার মখলুকের নাম তো আমরা লই আল্লাহর নাম লই কিন্তু দুনিয়ার মখলুকের নাম যখন লই তখন তার মধ্যে কি নফা উপকার আর অপকার দুটার দিকে খেয়াল করেই আমরা তার নাম লই বলেন যে যদি কেউ বন্ধুদের কথা বলে তো বলেন যে বন্ধুদের কথা বলার সময় তার চোখের সামনে এই কথা থাকে যে আর এই বন্ধুদের দ্বারা তো মানুষ মরে মারা যায় বলেন যে এই কথা এটার মধ্যে এই শক্তি যে এটার দ্বারা মানুষ মরে এমনি যখন আমরা ভাত ভালুকের আমরা নাম লই তো বলেন যে আমাদের সামনে এই কথা আছে যে এই ভাত আর ভালুকের মধ্যে বলেন যে মানুষের মৌ চড়ে মানুষকে মারে খায় এটার এই শক্তি বলেন যে যখন আমরা বিষের কথা আলোচনা করি তো সাথে সাথে আমাদের সামনে এই কথা থাকে বিষের নাম নেওয়ার সাথে সাথেই মানে যে দুষ্ট যে এইগুলা আজ মধ্যে মানুষের এইটার মধ্যে এই শক্তি আছে যেটার দ্বারা মানুষ মরে, কিন্তু বলেন যে দুষ্ট আমরা লই বলেন যে আল্লাহ পাকের নাম লওয়ার মধ্যে আমাদের সেই ধ্যান নাই। বলেন যে দুষ্ট আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামকে যখন লওয়ার মতো নিব, বলেন যে যখন আমরা আল্লাহর নামকে শিখব, শিখে যখন আল্লাহ জাল্লা শানহু আমার আমার ওর নাম আমরা লইব, তো বলেন যে দুষ্ট সারা দুনিয়ার মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তিকে আমরা মুর্দা বলে দেখতে পাইব। বলে যে দুনিয়াতে যত শক্তি নাচড়া করে, বলে যে এদের মধ্যে কিছুই নেই, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির সামনে তাদের কোনো হাইসিয়ত নাই। বলেন যে দোস্ত এই যে দুনিয়াতে নড়াচড়া করে আর শক্তি দেখাইতেছে, বলেন যে সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার অধীনে আল্লাহর হুকুমে দেখাইতেছে। আল্লাহ যদি হুকুম দেন, আল্লাহ যদি তার এই সুযোগ না দেন, তাহলে দুনিয়াতে সে কিছুই করতে পারবে না। তো বলেন যে দোস্ত যখন আল্লাহ পাকের কুদরতার বড়াই আমাদের দিনের মধ্যে চলে আসছে, তো বলে যে এই দুনিয়ার সমস্ত শক্তিকে আমরা একটা মরার ঢের লাগিয়ে আছে সেটা আমাদের সামনে আসতে থাকবে। কিন্তু বলে যে ভাই দোস্ত আজকে আমাদের অবস্থা নাকি, বলে যে দোস্ত দুনিয়াতে যে আমরা মহলকের নাম লই তার মধ্যে যত উপকার অপকার আছে সেটা আমাদের নাম লওয়ার সাথে সাথে আসিয়ে যায়। কিন্তু দোস্ত যখন আমরা আল্লাহ জাল্লা শানহু আমার আমার ওর নাম লই, তো বলে যে এমনি এমনি আমরা আল্লাহর নাম লইয়া যাইতেছি, বলে যে আল্লাহ পাকের কোনো ধ্যান আমাদের দিলের মধ্যে নাই, আল্লাহর আসমত্যার সাথে আল্লাহর কুদরতার বয়স সাথে আমরা আল্লাহর নাম নিতেছি না। এই জন্য বলে যে দোস্ত আজ পর্যন্ত আমরা আল্লাহর নাম লওয়াটাও শিখে উঠতে পারিনি। پوری کائنات کا مشرق سے لے کے مغرب تک اور شمال سے لے کے جنوب تک جو کچھ بھی جس شکل میں پھیلا ہوا ہے تنہا اللہ رب العزت نے اپنی قدرت سے سب کو پیدا کیا ہے، کوئی دوسرا اس میں شامل اور شریک نہیں ہے۔ جس صورت سے تنہا اپنی قدرت سے ان تمام تر مخلوقات کو پیدا کیا ہے، اسی صورت سے خدا کی قسم تنہا اپنی قدرت سے ہر مخلوق کو پال رہا ہے، کوئی دوسرا پرورش بھی شامل نہیں ہے۔ تمام سب مخلوقات کی پیدا ہونے سے لے کر کے موت تک کی ساری ضرورتیں ساری حاجتیں ان کے سارے مسائل اللہ کے قبضے قدرت کے اندر ہے۔ اللہ کے علاوہ کوئی دوسرا نہیں ہے، اللہ ہے جو خالق بھی ہے مالک بھی ہے، تمام مسائل کا پیدا کرنے والا اور مسائل کا حل کرنے والا تنہا اللہ۔ ہم اپنی تمام تر مخلوق کو جانتے ہیں کہ ہماری دور کی مخلوق کس وقت میں کہاں پر ہے اور اس کو کس قسم کی کتنے رزق کی ضرورت ہے، ہم جانتے بھی ہیں اور اپنی قدرت سے پہنچاتے بھی ہیں۔ جانور اپنا رزق اپنی پیٹ پر باندھے باندھے نہیں گھومتے، اللہ بھی انہیں کو رزق، اللہ انہیں کو ان کو بھی رزق دیتا ہے اور اللہ ہی تم کو بھی رزق دیتا ہے۔ وہ پرورش میں تمہارے گلوں کے، تمہاری دال روٹی کے، تمہاری کوچ و سالن کے اور تمہاری نجنات کے اور ترتیبوں کا اللہ کو محتاج نہیں ہے، پرورش تو وہ تنہا اپنے امر سے کرتا ہے۔ یہ تو ساری شکلیں ہیں آزمائش کے لیے کہ دیکھا تم کیا کرتے ہو، کیا کہتے ہو، پالنے والا کون ہے، اللہ چاہے تو ان غذاؤں سے پالے، اور دوستو اگر اللہ چاہے تو ان غذاؤں کے بغیر اپنے امر سے پالے۔ یاجوج ماجوج کا زمانہ جب آئے گا آخری دور میں، ایمان والے اپنے ایمان کو بچانے کے لیے پہاڑوں کی کوہ میں چلے جائیں گے، وہاں پر کھانے پینے کی ان کے لیے کوئی چیز نہیں ہوگی۔ حدیث کے اندر ہے جب انہیں بھوک اور پیاس لگے گی تو یہ تیسرا کلمہ پڑھیں گے، سبحان اللہ والحمد للہ ولا الہ الا اللہ واللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم، یہ تیسرا کلمہ پڑھیں گے اور اللہ پاک تیسرا کلمہ پڑھنے کی برکت سے ان کا پیٹ بھر دیا کرے۔ اللہ دکھائیں گے کہ دیکھ انسان، ہم تیری ان غذاؤں کے محتاج نہیں ہیں، ہم ان اسباب اور شکلوں کا محتاج نہیں ہیں، ہم وہ ہیں قادر مطلق کہ اگر تمہیں غذاؤں میں پالنا جانتے ہیں تو اپنے خلیل ابراہیم کو نار نمرود کے شعلوں میں پالنا جانتے ہیں۔ ہم رب ہیں، رب ہے کہ کس ماحول کو کہاں پر کس قسم کے رزق کی ضرورت ہے اور ہم اس کو کیسے پالیں گے, یہ تمہارا مسئلہ نہیں ہے, یہ مسئلہ ہمارا ہے, ہم جانتے ہیں کہ کیسے پالیں گے. بڑے بھائی میرے پاس دوست اللہ جل شر ہوا پر ہمارے ہوا ہے تو بڑا اور خوشحال بڑے جو دنیا وہ تو ہمیں ہوسٹین دکن ہوتے اس پر سمگر دنیا مدد جو پرسکار پرسکار کس کو اللہ جل شر ہوا پر ہمارے ہو ایک ہی بڑے بڑے جو اللہ جل شر ہوا پر ہمارے سب کے ایک ہوتا نہیں سن کہاں پر پریزن کوئی نہیں اپنا شکتی دے سب مخلوق کے اللہ جل شر ہوا نہیں سن ٹھیک ہے نہیں بابے جب تو مخلوق آسے بڑے جو دوست سب مخلوق اللہ جل شانہ ہو ہر مقام کی نائے اللہ جل شانہ ہو ہر مقام ہو یہ ہری بڑے سے بڑے دوست اللہ جل شانہ جی رقم بڑے سے ٹھیک ہے نہیں بڑے اللہ جل شانہ ہو ہر مقام ہو ہمارا سب مقام کے ایک ہی رزق کو دے دے بڑے دوست اللہ جی جو دنیا سے مانس ہے جو سمسیا سے سامنے بڑے جو مانس جو سمسیا دیکھتے پائے سب گڑا سمسیا اللہ کو پکی گئی آتے اللہ جل شانہ ہو ہر مقام اللہ ہے جیسے اجالے میں دیکھتا ہے اسی صورت سے اندھیرے میں بھی دیکھتا ہے. اس کے لیے اندھیرا اور اجالا کوئی فرق نہیں, رات کی تاریکی ہو, تاریک رات ہو یعنی اندھیری رات ہو, کالی رات ہو, کالا پہاڑ ہو اور کالے پہاڑ کی جڑ میں کالی چوٹی چل رہی ہو, کالی رات میں کالے پہاڑ کی جڑ میں یہ جو کالی چوٹی چل رہی ہے اس چوٹی کے چلنے کی وجہ سے اس کے پیروں میں اٹھانے اور دھرنے کی جو حرکت ہو رہی ہے اللہ وہ اللہ ہے کہ ہتھیاروں سے اس چوٹی کے پیروں کی حرکت کو بھی دیکھ رہا ہے اور جان رہا ہے کہ ہماری اس مخلوق کو کس وقت کس قسم کے کتنے رزق کی ضرورت ہے. یہ مخلوق رزق میں اللہ کی محتاج, پرورش میں, وجود میں, بقا میں, تحفظ میں, جتنا یہ چوٹی اللہ کی قدرت اور اس کی قوت و طاقت اور اس کے جلال و جمرود اور اس کی خالقیت اور مالکیت کہ جتنی یہ چوٹی اپنے وجود اور تحفظ اور بقا میں اللہ کی محتاج ہے, خدا کی قسم جبرائیل جیسا فرشتہ بھی اللہ کی قدرت کا اتنا ہی محتاج ہے. جبرائیل بھی اللہ کا غیر ہے, سمجھ اور بے نیاز ذات صرف اور صرف اللہ کی ہے, باقی سارے کے سارے محتاج ہیں. کوئی جو ہے اس کے پاس کچھ تو اللہ جل شانہ بنوانے کے سپارو اللہ جل شانہ شکتی ہے تو اسی کوئی جو دوست اللہ جل شانہ نے دلی میں تو پرسست کوئی جو کون مخلوق پتا ہے اسے ایوان کون سے ہوا سار کی کوئی ایوان کوئی جو اللہ جل شانہ سب دیکھتے بعد ایوان سار کوئی جو اللہ جلی ضرورت ہے اللہ جانے جا رہا مخلوق کے لئے سی کوئی جن پرتے سے بڑے جو جانے لو اللہ جل شانہ تار مخلوق کے سی کوئی جن کے اللہ کو حاصل کرے بڑے جو دوستو اللہ جل شانہ ہم بناوانا ہو سی رکم سیرے آنو سے دیکھیں ہندی لوگ راستے لوگ دو سرے اللہ جل شانہ ہم بناوانا ہو دیکھیں بڑے جو دوستو اللہ جل شانہ ہم سے خرد کرے بڑے جو ہم سے خرد کرے تو سرپ نہیں جن نہیں اللہ جل شانہ ہم سے دین آر ہم سے خرد کرے تو سب کی کچھ سوان بڑے جو دوستو اللہ کا عمر ہو جائے گا تو اسی ہاتھ کو خالی مار جائے گا. ہاتھ ہوگا مگر حرکت نہیں ہوگی, پیر ہوں گے مگر چلنے کی طاقت نہیں ہوگی, زبان ہوگی مگر گونگے ہوں گے. تو جب تک اللہ کا عمل شامل ہے اس وقت تک ہماری آزا اور جوارے میں اور ہمارے وجود میں حرکت ہے. اللہ جس وقت چاہے, جب چاہے, ہمارے جس عذر سے چاہے اس کے اندر کی قوت ختم کر دیں اور اپنا عمل اٹھا لیں. گرو صلی اللہ علیہ وسلم کے مکان کو ہجرت کی رات میں کفار مکہ کے کھٹے ہوئے جوانوں نے گھیرا تھا اور ننگی تلواروں سے گھیرا تھا. طے یہ ہوا تھا کہ آج کے جب آپ نکلیں گے رات کے پچھلے پہر میں تو ساری تلواریں آپ کے اوپر پڑیں گی اور آپ کا قصہ ختم ہو جائے گا. روز روز کی یہ کرکر اور روز روز کا جھگڑا یہ ختم ہو جائے گا. چنانچہ گھیر لیا مشورہ کر کے روح صلی اللہ علیہ وسلم کو اللہ پاک نے خبر دے دی کہ ہمارے ابھی تمہارا مکان گھرا ہوا ہے ننگی تلواروں سے. مشورہ یہ ہوا ہے کہ رات کے پچھلے پہر جب آپ نکلیں گے تو یہ ساری تلواریں آپ کے اوپر پڑیں گی, آپ کا کام تمام ہو جائے گا. اللہ نے بتا دیا اور پھر یہ بھی کہہ دیا کہ ہمارے حبیب آج نکلنا بھی ہے. ویسے چاہے آپ نہ نکلتے, گھر پر نماز پڑھ لیتے, لیکن نہیں آج نکلنا ہے, آج آپ کو نکلنا ہے. نکلیے آپ اس سے اور آپ کو یاسین شریف پڑھتے ہوئے گزر جائیے. رسول صلی اللہ علیہ وسلم نے جب یہ سنا اللہ سے تو آپ کے دونوں ہاتھوں میں مٹی اٹھائی اور یاسین شریف پڑھتے ہوئے وہ جاننا ممبئی عیدی ہوں سدم امن خوف ہوں سدم پاکسینا اور پہننا یوں سے ہوں پڑھتے ہوئے ان کے سروں کی طرف مٹی پھینکتے ہوئے مٹی ڈالتے ہوئے آپ گزر گئے. ننگی تلوار لیے ہوئے کھڑے ہیں, کب نکلیں اور کب کام کریں ہم. کافی دیر کے بعد شیطان نہیں آیا, کاہے کے لیے کھڑے ہو بھائی یہاں؟ کہنا کاہے کے لیے کھڑے ہیں؟ ارے آج تو کتنے پاس کر رہے ہو, نکلے تو صحیح, ہم چھٹے ہوئے جوان آج اسی کے لیے کھڑے ہیں. تو انہوں نے کہا تم کیا کس کا پاس کرو گے, وہ تو نکل گئے, نکل گئے اور تمہاری کھوپڑی میں مٹی میں ڈال کے گئے. یعنی یہ وہ مصیبت, اب وہ اصل جانا تو مٹی کس نے لی. اب یہ سارے حیرت میں کہ آخر یہ کیا ہوا. اللہ رب العزت نے اپنی قدرت دکھلائی کہ انسان اگر ہم تیری آنکھوں میں روشنی دینا جانتے ہیں تو اپنے حبیب کی حفاظت کے لیے اس روشنی کا ختم کر دینا بھی جانتے ہیں. کتنے دیکھو گے تم, جتنا ہم چاہیں گے اتنا دیکھو گے, جتنی دور چاہیں گے اتنی دور دیکھو گے, جتنی دیر چاہیں گے اتنی دیر دیکھو گے. ہر مخلوق اور ہر مخلوق کا ایک ایک بال, اس کے اندر رگوں میں دوڑنے والے خون کا ایک ایک قطرہ اس کے اوپر ہماری حکمرانی ہے. ہم جہاں چاہے خون کے جس قطرے کو روک دیں وہ وہیں پر سے وہ عضو کام ہو جائے اور موصل ہو جائے. حاضر مطلق ہم ہیں. تمام مخلوق کو پیدا کرنے کے بعد ساری مخلوق کی گردنیں ہمارے قبضے قدرت کے اندر ہے. اس مخلوق سے وہ نہیں ہوگا جو یہ مخلوق چاہے گی, بلکہ اس مخلوق سے وہ ہوگا جو ہم چاہیں. تو بولے جو ہے مزیدار دوستو, اللہ حکمت کو پہلے حقیقی اور کھوجنے والا ذات ہے اللہ جل شانہ و منار ہو. بولے جو مخلوق تو کسی کو تو مر گئے اللہ جل شانہ و حکم دیتی تو بولے جو اللہ جل شانہ و منار ہو دنیا سے شاہ کرتے تھے. بولے جو دوستو ہم جو دنیا سے دیکھتی تھی جو انہوں نے چلا کرتے تھے ہر سب کرتے تھے. بولے جو بھائی دوستو اس طرح میرا سب کچھ اللہ حکمر کرنی ہوئی ہے. بولے جو اللہ جل شانہ و منار ہو جو تو سمجھ سے حکم دیے رکھبین. বলে যে আল্লাহর হুকুম যত সময় থাকবে তত সময় পর্যন্ত সেই মখলুক চলাফেরা করবে, হরকত করতে থাকবে. আর বলে যে যখন আল্লাহ পাশের হুকুম উঠাই নিবেন, বলে যে সঙ্গে সঙ্গে সেই মখলুকের চলাফেরা হাঁটা সব বন্ধ হয়ে যাবে, খতম হয়ে যাবে. বলে যে মখলুক মরিয়ে যাবে, সে মুর্দা বলে গণ্য হবে. তাই জন্য বলে যে দুনিয়াতে যত শক্তি আমরা দেখতেছি চলাফেরা করতেছে, সব কিছু বলে যে দুস্থ তার ইচ্ছায় নয়, সব বলছে আল্লাহ পাশের হুকুমের অধীনে চলছে. আল্লাহর হুকুম যতদিন ততদিন. ঠিক এমনি ভাবে আমরা যে আমাদের শরীর দেখতেছি, বলে যে দুস্থ আয়ের শরীরটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গটা সেটাও আমাদের ইচ্ছায় চলছে না, বলছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের দ্বারা চলছে. বলে যেদিন আমাদের শরীর থেকে আল্লাহ জাল্লা শানহু মানালো আল্লাহর হুকুমকে উঠাই নেবেন, বলে যে সেই দিন আমাদের আমরা মরা বলে ভুল হব, আমরা চিন্তা থাকতে পারবো না. ঠিক এমনি ভাবে আল্লাহ যেই জানায় আমাদের শরীর থেকে আমাদের কি করেন আল্লাহর হুকুম দিলে শরীর দেখা হবে, ঠিক ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিক, এমনি ভাবে সমস্ত আল্লাহর হুকুমের হজিরে চলে, বলে যে আল্লাহ জাল্লা শানু আল্লাহ যদি চান তো বলে যে আমাদের হাত থেকে আল্লাহর হুকুম উঠাই নিলে আমাদের হাত বেকার হয়ে যাবে, বলে যে আমাদের পা থেকে আল্লাহ উঠাই নিলে বলে যে পা বেকার হয়ে যাবে, বলে যে যদি জবান থেকে আল্লাহর হুকুম দিয়ে যান তো বলে জবান চলবে না, বলে যে চক্ষু থেকে আল্লাহ পাশে আলামিন হুকুম দিছে সেই হুকুম উঠাই নিলে আর চক্ষু দেখবে না, বলে যে আল্লাহ জাল্লা শানু আল্লাহ যেইভাবে চান যেইভাবে হুকুম দেন ঠিক সেইভাবেই মহল চলতে হবে, মহলের বাহিরে কিছুই করতে পারবে না। এই জন্য বলেন দুঃস্থ যেদিন রসুলের পাঁচ সল্লাহ আলী সাল্লাম বলে যে মক্কা শরীফ থেকে হিজরত করলেন তো বলে যে করতে কি ওরা পরামর্শ করে নৌজওয়ানদেরকে নির্বাচন করলো, কাবিরাম নির্বাচন করে রসুলের পাঁচ সল্লাহ আলী সাল্লামকে শহীদ করার জন্য তারা খোলা তরবারি দিয়া আল্লাহ রসুলের ঘরকে তারা ঘেরাও করাই দিল, বলে যে তারা যখন আইসা রসুলের পাঁচ সল্লাহ আলী সাল্লামের ঘরকে ঘেরাও করে দিল প্রত্যেকের হাতে খোলা তরবারি, আর তারা ইনিয়োগ করছে এই এই পরামর্শ নিয়ে আসলে যে যখনই সকালবেলায় আল্লাহ রসুল ঘর থেকে বাহির হবে তো ওই সময় তারা আল্লাহ রসুলকে খতম করবে শহীদ করে দিবে। এটা বলে যে দুঃস্থ আল্লাহ জাল্লা শাহরুমান সব খবর দিয়ে দিলেন আল্লাহ রসুলকে যে আপনার ঘর তো ঘেরাও হয়ে গেছে, প্রত্যেক তারা তাদের হাতের মধ্যে খোলা তরবারি তরবারি নিয়ে আসছে আর এমনিভাবে তারা অপেক্ষমান আপনার বাইরেই আপনাকে তারা খতম করবে, কিন্তু বলেন যে এরকম এই কথা বলেন নাই যে আপনি আপনার ঘরের মধ্যে বসে থাকেন বা আপনি আপনার ঘরের মধ্যেই এরকম ভাবে থাকেন, বলকে আল্লাহ রসুলকে আমার এই কথার হুকুম দিলেন আল্লাহ যে না ওরা ঘেরাও করছে ঠিক ওদের হাতে খোলা তরবারি কিন্তু আপনি আপনার ঘর থেকে বাড়িয়ে দিতে হবে আপনার আজকে হিজরতও করতে হবে, এখানে আর শোনা যাবে না। তো বলে যে রসুলের পাঁচ সাল ইসলাম বাইরেছেন আর এমনি ভাবে রসুলের পাঁচ সাল ইসলাম মাটি হাতে নিয়ে সুরা ইয়াসিন পড়তেছেন তোমরা এখানে কি করতেছ, বলে আরে কি করি অপেক্ষা করতেছি আমরা যেই সকাল হবে আর ঘর থেকে বাইর হবে এমনি তো ওনারে একবারে জিন্দগির জন্য শেষ করে দিব, আমাদের আপোষের ঝগড়া আর এই যে কথাবার্তা চলছে সব ঠিক হয়ে খতম হয়ে যাবে শেষ হবে, বলে যে শয়তানে বললো আরে তোমরা কিসের অপেক্ষা করো অত বাহির হইয়া তোমাদের মাথায় মাটি দিয়া বাড়ি ছড়াইয়ে দিয়া সে তো অনেক আগেই চলে গেছে বাহির হইয়া, বলে কেমন কথা হইল, বলে যে তারা তাদের মাথা ঝাড়তে রইল অত মাথার থেকে পানি পড়তে রইল, বলে যে আল্লাহ জাল্লা শানহু আপনারা অনেক কথা বলেন, বলে যে আরে দেখো তোমরা যেই যা আমি ওই যা যেই যা তোমাদের চক্ষুর মধ্যে আমি আলো দিলাম আমি আমার হাবিবের জন্য তোমাদের সেই চক্ষের আলো সরিয়ে নিয়ে গেলাম তোমরা কিছুই করতে পারবে না, বলে যে আল্লাহ রসুলের সামন দিয়ে বেরিয়ে গেল ওরা আর দেখতে পাইল না চলে গেলেন। তো বলে যে ভাই আর বুঝুন আর দুস্থ দুনিয়াতে দুটো মখলুক আছে সত্যের উপরে যিনি হল আল্লাহ পাকের রাজত্ব আর শক্তি, ঠিক আমাদের শরীরের প্রত্যেকটা কোষমের উপরে আল্লাহ পাকের শক্তি, বলে যে প্রত্যেকটা কোষম আল্লাহর হুকুমে কাজ করে, বলকে আমাদের শরীরের প্রত্যেকটা রক্তের ফুঠা আল্লাহ জাল্লা শানহু আমানা ওয়ালহুর ইচ্ছায় চলতেছে কাজ করতেছে, আল্লাহ যত সময় চাইবেন তত সময় আল্লাহ পাকের ইচ্ছায় সেইগুলো কাম করবে আল্লাহর হুকুমে, আর যখন আল্লাহর হুকুম উঠাই নিবেন সবগুলো বেকার হবে। তো এই জন্য ভাই আর বুঝুন আর দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই যার যিনি সমস্ত মখলুকের উপরে বলকে বলে যে সমস্ত কিছুর উপরে আল্লাহ পাকের রাজত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভাবে সেভাবেই হবে মখলুক আল্লাহর ইচ্ছার বাহিরে কিছুই করতে পারবে না। এক মেহনত তো ইয়ে হিস ইকিন কি ইকিন হামারে দিল কি গহরাই কে অন্দর উতর যায় ওর বকদরে ইকিন আদমি পুরি দুনিয়া কি গোশে গোশে কে অন্দর দাওয়াত কি মেহনত কো লেকর কে চলেগা। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ইস ইকিন কে অন্দর তরকীজ ওর ইজাফে কে লিয়ে ইয়ে রোজানা কা উনকা মামুল উনহোনে আপনে আওকাত কো তকসিম কর রাখা থা। حضور صلی اللہ علیہ وسلم کے زمانے میں صحابہ کرام رضوان اللہ علیہ مجمعین کی جو تقسیم تھی وہ آدھے آدھے کی تھی، جب مسجد کے اندر وفود آ رہے تھے باہر کے وفود آتے اور آ کر کے وہ پوچھتے کو وعدہ تقول یا رسول اللہ صلی اللہ علیہ وسلم، اللہ کے رسول آپ کیا کہتے ہیں، حضور صلی اللہ علیہ وسلم ان کو دعوت کی بات سمجھاتے اللہ کی بڑائی اور کبریائی کی، متاثر ہوتے ایمان قبول کر رہے تھے اور ایمان قبول کرنے کے بعد پھر ان لوگوں کو صحابہ کے اوپر تقسیم کر دیتے تھے. اب صحابہ کرام رضوان اللہ علیہ مجمعین ایک سلسلہ تھا دین کے سیکھنے سکھانے کا. اب صحابہ کے ذمہ یہ تھا کہ ان آنے والے مہمانوں کو جن کو وہ لے کے جا رہے ہیں ان کو دین بھی سکھلانا ہے, دین کی محنت بھی سکھلانی ہے, اور ان کو کھانا بھی کھلانا ہے. یہ تین کام صحابہ کے تھے. ہر آدمی اپنی اپنی وسعت کے اعتبار سے مہمانوں کو لے کے جایا ہے. بس حضرت سعد ابن عبادہ رضی اللہ تعالیٰ عنہ انصاری صحابی مدینہ منورہ کے روزانہ 80-80 مہمانوں کو لے کر کے اپنے گھر جاتے تھے اور ان کو جا کر کے دین سکھلانے کا پورا نظام چل رہا تھا. اس کے یہاں کھانا بھی کھلایا جا رہا ہے. یہ تقسیم 3 دن سے لے کر کے 15-15 دن تک کے لیے ہوا کرتی تھی. کبھی وفود کو حضور صلی اللہ علیہ وسلم مسجد نبوی میں ٹھہراتے تھے. بنو سطیف وغیرہ کے وفود کو جو آپ نے مسجد نبوی کے اندر ٹھہرایا ہے وہ اس لیے کہ مسجد کے ماحول کو دیکھ کر کے ان کے دلوں کے اندر نرمی آئے گی اور ان کے دل متاثر ہوں گے اور ان کے دلوں کے اندر ایمان کے اثرات جو ہے وہ دھیرے دھیرے داخل ہوں گے. یہ بھی کرتے تو صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کا معمول روزانہ کا یہ تھا کہ صبح سے شام تک جو تقسیم کی تھی کہ آدھا دن مسجد نبوی کا آدھا دن اپنے کاروبار کا, آدھی رات مسجد نبوی کی, آدھی رات اپنے گھر کی بچوں کی, یہ جو آدھی آدھی تقسیم تھی تو صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین ایمان کا حلقہ مسجد کے اندر قائم کرتے. تعارف بنا, نجلس بنا, عرف بنا, یعنی مختلف انداز میں آؤ ہمارے ساتھ تھوڑی دیر بیٹھ کر کے اللہ کا اللہ کے اوپر ایمان لے آئے, آؤ اللہ کی بڑائی اس کی بڑیائی کا تذکرہ کر لیں, اپنے ایمان کو آ جاؤ ہمارے پاس بیٹھو تھوڑی دیر اپنے ایمان کو تازہ کر لیں. اب یہ ایمان کا حلقہ مسجد نبوی کے اندر قائم کیا گیا اور اس کے بعد مسجد نبوی کے باہر گشت کیا جا رہا ہے. نقد بلا کر کے لے کے ساتھ میں لا رہے ہیں, اس میں لا کر کے بٹھا رہے ہیں. حضرت ابو ہریرہ بازار میں گشت کر رہے ہیں. ارے شیخ الحدیث ہے, تمام دنیا کے شیخ الحدیث کے امام جتنے بھی ہیں بازار میں گشت کر رہے. کیا ہو گیا بازار والوں, اللہ کے نبی کی میراث تقسیم ہو رہی ہے مسجد نبی کے اندر, تم یہاں بیٹھے ہوئے ہو؟ کچھ صحابہ دور کے گئے کہ دیکھیں شاید کچھ معلومات تقسیم کر رہا ہو رہا ہو, نئے رہے جو رہے ہوں گے. اور ابھی یہ گشت کر رہے تھے کہ وہ لوگ مسجد نبی سے واپس آ گئے. کہہ رہے ہیں ابو ہریرہ کیا کہہ رہے تھے, وہاں میراث تقسیم ہو رہی, وہاں تو کچھ بھی نہیں, کیا ہو رہا ہے وہاں؟ کا ایمان کے حلقے ہو رہے ہیں, قرآن سیکھنے کے حلقے ہو رہے ہیں, تعلیم کے حلقے ہو رہے ہیں. تو فرمایا اور نبی کی میراث تم کیا جانتے ہو, دینار و درہم جانتے ہو؟ ان الانبیاء لم یورثوا دینار و درہم, انبیاء علیہ الصلوۃ والسلام کی میراث تو یہی ہے, دینار و درہم کا وراثت نہیں, ان کی میراث نہیں چلا کرتی. حضرت عمر رضی اللہ تعالیٰ ایمان کا حلقہ قائم کیا, گشت کر رہے مسجد کے اطراف میں بس آبادیوں پر اور ایک ایک کو لا کر کے بٹھا رہے ہیں. حضرت عبید بن کعب, معاذ بن جبل, یہ صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین یہ سب گشت کر رہے ہیں. بعض وقت میں تو بعض صحابہ کے اوپر بعض صحابہ ناراض, کس ایمان کی بات کر رہے ہو, کیا ایمان والے نہیں ہیں؟ تو حضور صلی اللہ علیہ وسلم جب آ کر کے انہوں نے کہا تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اللہ رحم کرے, یہ ایمان کے وہ حلقے قائم کرنا چاہتا ہے کہ جن کو دیکھ کر کے اللہ بعض فرشتوں کے اوپر فخر فرماتے. تو صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین ایمان سیکھنے کا اور ایمان میں تجدید, وہ جو سیکھا ہوا ایمان تھا وہ جمع رہے اور اس کے اندر مزید ترکیب پیدا ہو جائے, اضافہ ہوتا رہے. اس لیے کہ ایمان یزید و ینقص, گھٹتا بھی ہے بڑھتا بھی ہے. اگر محنت نہیں ہو رہی تو بڑھ رہا ہے, محنت ہو رہی تو بڑھ رہا ہے. تو اب یہ گشت کیا جا رہا ہے. اور عجیب بات یہ ہے دوستو اور بزرگوں, یہ گشت کرنے والے جو ہیں یہ سب کامل ایمان والے, جن کے کمال ایمان کی شہادت اللہ نے دی ہے. یہ گشت کرنے والے بھی کامل ایمان والے اور جن کے اوپر گشت کیا جا رہا ہے وہ بھی کامل ایمان والے. ہمارے زمانے میں تو کہتے ہیں بھائی ہم تو نماز پڑھتے ہی ہیں, وہاں چلے جاؤ وہ لوگ نماز نہیں پڑھتے. تو یہ بھی کامل ایمان والے وہ بھی کامل ایمان والے اور گشت کیا جا رہا ہے کمال ایمان میں اور مزید کمال پیدا کرنے کے لیے یعنی تجدید اور ترکیب کے لیے یہ معمول نقد اٹھا کر کے مسجد میں لانا دکانوں سے صحابہ کی تاریخ میں کہیں نہیں ملتا ہے کہ انہوں نے گھر بیٹھ کر کے تشکیلیں کی ہوں تشکیل ماحول چاہتی ہے اس کے لیے مسجد میں اٹھا کر کے لانا اور وہاں حلقوں کے اندر بٹھانا جس کو باقاعدہ آج ہمارے بڑے کہتے ہیں دعوت تعلیم استقبال کے ذریعے سے تعمیر مسجد یعنی مسجد کی آبادی کی محنت کہ مسجد کے اندر تعلیم کا حلقہ اور اس کے بعد پھر ایک ایک کو نقد اٹھا کر کے مسجد کے اندر لانا اور لا کر کے اس کو تعلیم کے حلقے کے اندر بٹھانا اور جب اس کا ذہن بن جائے اور جانے کا ارادہ کرے تو کوئی ہمارا ساتھی اٹھ کر کے اس کی تشکیل کر لے اور تشکیل کرنے کے بعد ہی جب وہ جانے لگے تو ہمارے ساتھی جو ملاقاتوں کے لیے اگر کوئی جا رہے ہو تو ان کو ساتھ کر دیں کہ بھائی یہ جا رہے ہیں تم ان کے ساتھ چلے جاؤ تاکہ چند قدم دعوت کی بنیاد پر بھی اٹھ جائے تو اس صورت سے جو ہمارے بڑے کہتے ہیں صحابہ والا یاد رکھیں دوستوں اور بزرگوں صحابہ والا ایمان اور صحابہ والا طریقہ جو محنت کرنے کا راستہ اور صحابہ والی قربانیاں جب یہ تینوں چیزیں جمع ہوگی تو خدا کی طرف سے ہدایت کے فیصلے ہوں گے تو اب یہ صحابہ والا رضوان اللہ علیہم اجمعین والا طریقہ جو حضور صلی اللہ علیہ وسلم کے زمانے میں جس بنیاد پر صحابہ کو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے اٹھایا تھا کہ خود تو دعوت کی بات کر رہے ہیں باتیں تقسیم کر رہے ہیں تاکہ ان کی اذکار و عبادات کا ان کی دین کی محنت کا اور ان کی خدمت کا یہ جو ذمہ داری کا ایک کام ہے یہ صحابہ کے ذمہ تھا تو اس طریقے سے روزانہ مسجد نبوی کے اندر ایمان کی محنت کے حلقے قائم ہو رہے ہیں بولے جو بھائی اور بزرگوار دوستوں ایک نمبر ہے جو بولے جی ایمان کے دن گہرائی مت نہیں آج بولے جی ایمان کے دن گہرائی مت نہیں آ سارا دنیا کنائے کنائے ہمارے پھرتے ہوگے بولے جی سارا دنیا ہمارے سے ایمان نہیں گھومتے ہوگا بولے جی بھائی دوستوار بزرگ ایر دارا لگتے کی ہمیں بولے جی جہاں ہمیں سارا دنیا پہ دعوت دیتے تھکو تو بولے جی ہمارے سے ایمان تو ان دنوں مدد مضبوط ہوتے تھکے اور بولے جی ایمان بڑھتے تھکے বলেন যে দোস্তার বুজুর্গ এই তরতিব হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল বলেন যে ওনারা সেই ইমানের কে দিলের মধ্যে নিয়া বলেন যে ওনারা সারা দুনিয়ার মধ্যে বলেন যে সেই ইমান নিয়া ঘুরছেন আর ইমানের দাওয়াত দিতেন বলেন যে ইমানের যখন দাওয়াত দিতেন তো তার দ্বারা ওনাদের ইমান বাড়তে রয়েছে আর বলেন যে এইরকম ভাবে ইমান যখন বাড়তে রয়েছে আর ইমান আরো শক্তিশালী হইতে রয়েছে ইমান অন্তর মধ্যে গেছে তো বলেন যে দোস্ত আমাদেরকেও সেই তরতিব মতোই মেহনত করতে হবে বলে যে যখন সাহাবাওয়ালা তরতিব নিয়ে আমরা মেহনত করবো তো বলে যে আমাদের দিনের মধ্যে সেই ইমান বাড়তে থাকবে আর ইমান মজবুত হইতে থাকবে একটু বলে যে ভাই দিনের মধ্যে জাতীয় যাওয়া দিনের ভিতরে চলে আসা সেই ইমান আর ইকিন আর এর সাথে সাথে বলে যে সেটা অন্যর মধ্যেও যাইতে থাকবে ঠিক এমনিভাবে বলে যে আমাদের মসজিদের মধ্যেও সেই রকম ভাবে ইমানের পরিবেশ বাড়াইতে হবে বলে যে হয়তো সাহাবাই কেরাম রাজিয়াল্লাহুকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে একটা নিয়মের উপরে উঠেছিলেন একটা তরিকার উপরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে উঠাইছিলেন বলে যে এরকম সাহাবাই কেরাম তো ছিলেন যারা তরতিব ছিল তাদের আধা আধা বলে যে ওনারা আধা দিন মসজিদে আধা দিন ঘরে আর বা আপনার ব্যস্ততার কামের মধ্যে আর আধা রাত্র এইরকম মসজিদে আর অর্ধেক রাত্র হইল ওনাদের ঘরে বলে যে এই যে ওনারা সময় দিচ্ছেন এই সময় নিয়ে কি করছেন বলে যে দোস্ত এই সময় দিয়া যারা মদিনা শরীফে আসতো বলে যে বাইরের থেকে আসতো বিভিন্ন দেশ থেকে বলে যে ওনাদেরকে দিন শিকারো ওনাদেরকে মেহমানদারি করা এটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের জিম্মা দিতেন তরতিব ছিল বলে যে যারা মদিনা শরীফে বিভিন্ন দেশ থেকে উহুদ আসতো দূতরা আসতো তারা এসে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ইসলাম জানতে চাইতো তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে যখন ইসলামের দাওয়াত দিতেন তখন তারা মুসলমান হইতো পরবর্ত মুসলমান হইতো মুসলমান হওয়ার পরে বলে যে ওনাদেরকে সাহাবাই কেরামের ঘরে ঘরে তকসিম করে দেওয়া হইতো বলে যে সাহাবাই কেরাম নিয়ে যাইতেন ওনাদের ঘরে নিয়ে ওনারা মেহমানদারিও করতেন আবার ওনাদেরকে দিনও শিখাইতেন বলে যে হযরতে সাহাবি ইবনে উবাদা আনসারী সাহাবি বলে যে উনি এক এক দিন 80-80 জন করে মেহমান ওনার ঘরে নিয়ে যাইতেন বলে যে নিয়ে ওনাদেরকে উনি মেহমানদারিও করতেন আবার দিনও শিখাইতেন বলে যে দিন শিকারে তরতিব বানাইছেন, বলে যে এটা তিন দিন থেকে শুরু করে পনেরো দিন পর্যন্ত হয়তো, বলে যে কোনো সময় কোনো জমাতকে তিন দিন মেহমানদারি করছেন, কারে আরো বেশি লাগছে, কাউকে পনেরো দিন পর্যন্ত এই মেহমানদারিও চলতো আর এদের তালিম আর তরবিয়তটাও চলতে থাকতো। তো বলে যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিয়েই তরতিব বানাইছেন। ঠিক এমনিভাবে বলে যে মসজিদের মধ্যে ইমানের হালকা রাখতো, বলে যে মসজিদের মধ্যে ইমানের হালকা, বলে যে মসজিদের মধ্যে এরকম ভাবে তালিমের হালকা হয়তো মসজিদের মধ্যে ওনাদেরকে আইনে বাহির থেকে লোককে কষ্ট করে করে ইমানের হালকার মধ্যে বসানো হইতো, বসাইয়া তাদেরকে বোঝানো হইতো। মানে যে জন্য হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা বাহিরে যাইতেন, যাইয়া ওনারা সাহাবায়ে কেরাম বাহির থেকে তশকিল করে ঘরের মধ্যে ওনাদের মসজিদের মধ্যে নিয়ে আসতেন, আইসে ইমানের হালকায় বসাইতেন, বসাইয়া এই পরিবেশের মধ্যে ওনাদেরকে দিন শিখাইতেন। বলে যে অনেক সময় হইতো, বলে যে যারা বিদেশ থেকে বাহির থেকে আসতো, বলে যে ওনাদেরকে মসজিদের মধ্যেই রাখা হইতো। বলে যে যখন বনি সাকিব সাকিব পুত্রের লোকরা আসলো তাইফ থেকে, তো বলে যে ওনাদেরকে মসজিদের মধ্যেই রাখা হইলো, বলে যে ওনাদেরকে বন্টন করে সাহাবায়ে কেরামের ঘরে দেওয়া হয় নাই, ওনাদেরকে মসজিদেই রাখা হয়েছে। বলে যে এই জন্য রাখা হইলো যাতে ওনারা কি করেন, বলে যে ওনারা আপোষের মধ্যে এই মসজিদের পরিবেশ মসজিদের মাহল দেখেন, যার দ্বারা ওনাদের দিলের মধ্যে দিলটা নরম হয় আর এটার প্রভাব পড়ে যার দ্বারা ওনারাও মুসলমান হয়ে যায়। তো ওনাদেরকে মসজিদেই মেহমানদারি এবং মসজিদের মধ্যে ওনাদেরকে রাখা হয়েছে। কেন্দ্রীয়ভাবে হযরত সাহাবায়ে কেরামের তরতিব ছিল, বলে যে ওনারা মসজিদের বাইরে যাইতেন, যাইয়া এক একজনকে এরকম ভাবে খুশামত করে মসজিদে আনতেন, আইদা এরকম ভাবে মসজিদে সেই ইমানের হালকার মধ্যে বসাইতেন। বলে যে এরকম সাহাবায়ে কেরাম বাইরে গেছেন, বাইরে যাই যে ওনাদেরকে নিয়ে আসতেন, বলে যে হযরতে সাহাবায়ে কেরাম এরকম যাইতেন আর ওনাদেরকে দাওয়াত দিতেন, বলে যে এরকম হযরতে উমর ইয়ালামত থেকে হাদিস আছে যে ওইরকম ভাবে উনিও এরকম ভাবে মসজিদে আনছেন, ইমানের হালকা লাগাইছেন। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এমনি ভাবে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলতেন তাহার সাজরি নুমিন বি রাব্বিনা সা, আসলে অল্প সময় আমরা একটু ইমান বাড়াই, আল্লাহর কুদরত বাড়াইয়ের কথা বলি যাতে আমাদের ইমান বাড়িয়ে যায়, আমরা আগে বাড়তে পারি। বলে যে এমনি ভাবে হযরত সাইয়্যিদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি রাইসুল মুহাদ্দিসিন সমস্ত মুহাদ্দিসের ইমাম হইলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বলে যে উনি বাহিরে চলে গেছেন, উনি বাজারে যাইয়া উনি কষ্ট করতেছেন, বাজারওয়ালাদেরকে তৈয়ার করতেছেন, বলে যে আসো আরে তোমরা এখানে কি ব্যস্ত হয়ে আসো, মসজিদের মধ্যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসত মাল তো আজও রসুলের পাকের ওয়ারাসত বন্টন হইতেছে, উনি যা রেখে গেছেন তা বন্টন হইতেছে, সব পাড়াইয়া মসজিদের দিকে আসলো জেনা জানি কি সেখানে বন্টন হয়ে যেতেছে। ওনারা এসে দেখলেন মসজিদের মধ্যে কিছুই মাল বন্টন হয় না, সেইখানে ইমানের হালকা তালিমের হালকা দাওয়াতের হালকা চলছে। ওনারা ফিরত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো আরে আপনি যে এখানে বললেন আপনারে ওয়ারাসত বন্টন হইতেছে, অথচ আমরা তো মসজিদের মধ্যে কিছুই দেখতে পাইলাম না, বলে তোমরা কিছুই দেখতে পাও নাই, বলে না বলে তো কি দেখতে পাইছো, সেখানে বলে সেখানে ইমানের হালকা তালিমের হালকা এইরকম ভাবে হইতেছে দাওয়াতের হালকা চলতেছে। তো বলেন যে আরে আল্লাহ রসুলের ওয়ারাসত তো সেটাই, কোন নবী তো দুনিয়াতে মাল রেখে যান নাই, লাভিয়া রসুল দিনারান ওয়ালা দিরহাম কোন টাকা পয়সা ওনারা রেখে যান নাই, মানে সোনার উপর ছাড়িয়ে যান নাই, ওনারা তো এরকম ভাবে এলিম ইমান এইরকম ভাবে দিন এলিম ওনারা এনেই রেখে গেছেন, সেটাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসত। বলেন যে ভাই দোস্ত সাহাবাই কেরাম ওনারা ইমানের এত বেশি আলোচনা করতেন, ইমানের আলোচনা লাগাইতেন হালকা লাগাইতেন, বলে যে কোনো সময় কেউ নারাজ হয়ে গেছে এত বেশি, বলে যে এক সাহাবি আয়েশা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরে বলে যে আর রাসূলুল্লাহ আর এইরকম আমরা কি ইমানওয়ালা নয়, শুধু খালি ইমানের হালকা ইমানের হালকা বলে যে ইমানের হালকা, তা আমরা কি আমরা কি ইমানওয়ালা না, বলে শোনো তোমাদেরকে এইরকম হালকার দিকে দাওয়াত দেওয়া হইতেছে যেই হালকার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ফখর করতেছেন, এই হালকারই আল্লাহ গর্ব করতেছেন। তো বলে যে দুস্থ হযরত সাহাবায়ে কেরাম মসজিদের পরিবেশের মধ্যে আসছেন, আগে ওনাদেরকে ইমান বানাইবার চেষ্টা করছেন, বলে কোথাও পাইবেন না যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনাদের ঘরে যেয়েই ওনাদেরকে এরকম ভাবে ইমানের হালকা লাগাইছেন তুস্কিল করছেন, বলকে ওনাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। বলে যে ভাই দুস্থ একজনের তুস্কিল করতে হইলে তার জন্য একটা পরিবেশের দরকার পড়ে, একটা মাহলের দরকার পড়ে, সে যখন সেই পরিবেশের মধ্যে আসে তখন তাদেরকে তুস্কিল করা যায়। তো বলে যে ভাই আর বুজুর্গ দুস্থ এই জন্য আমাদের কি করতে, বলে যে কি করতে হবে, বলে এক একজনের কাছে যাইতে হবে, যাইয়া তাদেরকে মসজিদের মধ্যে আমাদের আনতে হবে, অন্য ইমানের হালকার মধ্যে আমাদেরকে বসাইতে হবে। বলে যে ভাই দুস্থ কারণ তো এইটা আর ইমানে ইয়াসিদ ওয়া ইয়ানকুস, বলে যে ইমান তো এটা যখন ইমানের পরিবেশ পায় তখন বাড়তে থাকে, আর যখন ইমানের পরিবেশ পায় না তখন আস্তে আস্তে ইমান ঘাটতে থাকে, কমতে থাকে, দুর্বল হইতে থাকে। এই জন্য বলে যে দুস্থ আমাদের মসজিদের মধ্যে ইমানের হালকা লাগাইতে হবে, বলে যে ইমানের হালকার মধ্যে এনে শরিক করতে হবে, বলে যে এই জন্য বাহির থেকে লোককে তৈরি করে আনতে হবে। এই জন্য আমাদের করোনা ওনারা যে বলেন এরকম ভাবে দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, ইস্তেকবালের মাধ্যমে সমস্ত মানুষকে এক একজনের কাছে দোকানে যান, তার ঘরে যান, সেখান থেকে তারা কুসামুদ করেন, কুসামুদ করে করে মসজিদের মধ্যে নিয়ে আসেন। বলে যে মসজিদের মধ্যে আসার পরে তারে তালিমের হালকায় বসান, বলে যে যখন সে তালিমের হালকায় বসলো, তালিমের হালকার থেকে সে উঠে যাইতেছে, তো আমাদের এক সাথী এরকম ভাবে তাকে দেখ, নিয়ে তার আলাদা বসো, বসে ইমানের কথা বলো, তরগিব দেখ, তাকে তস্কিল করো, তস্কিল করে তৈরি করে সে ছাড়ো। তো বলে যে দুস্থ এইরকম ভাবে আমাদেরকে কি করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। বলে যে হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমের মেহনতের মধ্যে এটা একটা বড় মেহনত ছিল যে ওনারা এরকম ভাবে মসজিদকে আবাদ করতেন, যারা মসজিদের বাইরে ছিল তাদেরকে তারা খুশামুদ করতেন, খুশামুদ করে মসজিদের মধ্যে নিয়ে আসতেন, আইনা মসজিদের ভিতরে ওনারা তৈরি করতেন। তো ঠিক এমনি ভাবে আমাদের এক একজনের কাছে হবে, দোকানে যাইব, রাস্তায় যাইব, বাসায় যাইব, যেখানে মানুষ পাইব তাদেরকে আমরা মসজিদের মাহলে নিয়ে আসবো, ইমানের হালকায় বসাইব, তালিমের হালকায় বসাইব, সেখান থেকে আমরা তৈরি করে ছাড়বো। তো এই দ্বারা এর দ্বারা আমাদের ইমান ও দিনের মধ্যে বাড়তে থাকবে আর আমাদের দিনের গেহাইয়ের মধ্যে যাইতে থাকবে। এই জন্য বলে যে ভাই দুস্থ একটু হইলে ইমানকে দিনের মধ্যে নিতে হবে আর নিয়ে আসে তাহলে আমাদের অন্যকে দিতে হবে। মুলাকাতোঁ কে জরিয়ে সে নকদ মসজিদ কি তরফ লানে কে লিয়ে হমনে জিস ঈমান ওয়ালে কে চন্দ কদম আল্লাহ কে দিন কি ইসমত পর মসজিদ কি তরফ উঠওয়া দিয়ে তো হাদিস কে অন্দর জো আদমি মেরি তরফ চল কে আতা হ্যায় মেরি রহমত দৌড় করকে উসে আপনি আগোশ মে লে লেতি হ্যায়। কিতনে আল্লাহ কে বন্দো কো হম আল্লাহ কি রহমত কি আগোশ মে ইন মুলাকাতোঁ কে জরিয়ে সে দেতে হ্যায়। হদীস কে অন্দর তো ইয়াহ তক হ্যায় কি কোই আদমি আগর দিন ভর মে 20 ঈমান ওয়ালো কো সালাম করলে তো আল্লাহ উসকে লিয়ে জন্নত কা ফয়সলা ফরমা দেতে হ্যায়। অর ইয়াহ ইন মুলাকাতোঁ কে জরিয়ে সে পতা নেই কিতনে ঈমান ওয়ালো কো সালাম করেঙ্গে অর কিতনে ঈমান ওয়ালো কো হম আল্লাহ কি রহমত মে আও আল্লাহ কি রহমত কে আগোশ মে উন ঈমান ওয়ালো কো দে দেঙ্গে। অর ফির ইস ইন হালকো কে জরিয়ে সে ইয়ে জো তালিম কে হালকে হো রহে হ্যায় ইনমে দো রুখোঁ পর নফা হোতা হ্যায়। এক তো ও লোক জো নকদ উঠা করকে লেকে আতে হ্যায় মসজিদ কে অন্দর অর বৈঠ করকে উনকো ঈমান কে হালকে মে উন ঈমান কি তরগীব, আমাল কি তরগীব, আমাল সালেহা, জন্নত অর জাহান্নাম ইয়ে সারি চিজে। অর এক ও হ্যায় জো আ করকে বৈঠতে হ্যায় অর সুনতে হ্যায়। তো ইয়ে দো রুখোঁ পর নফা ইয়ে হোতা হ্যায় ইয়ে জো আজনবী লোগোঁ কো হম লে লে করকে আ রহে হ্যায় और उनको बिठा रहे हैं। तो एक तरफ तो अजनबी लोगों को ला करके और तरगीब के साथ उनको बिठाने की वजह से उनके अंदर ईमान की तरक्की और ईमान में इजाफा और ईमानी एतबार से उनकी इन नए आने वालों की तो तरबियत हो रही है और ये जो लेके आ रहे हैं इनके ईमान में तरक्की हो रही है ला रहे। इसी वजह से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया حضرت اکرم سے کہ اکرم اپنے قبیلے کے غیر کے لوگوں کے ساتھ اللہ کے راستے میں نکلا کرو، جب غیر لوگوں کے ساتھ نکلو گے اب وہ غیر لوگ تمہاری عظمت، تمہاری اہمیت، تمہاری بڑائی نہیں جانتے کہ تم کون ہو، کس قبیلے کے ہو، کیا ذمہ داری ہے تمہاری، وہ نہیں جانتے، وہ تو تمہارے ساتھ گستاخی کا معاملہ بھی کریں گے اور ان گستاخیوں کو جب تم برداشت کرو گے اور اس کے ان کے لیے اللہ سے دعا کرو گے اور ان کی تربیت کرو گے تو دوستو اور بزرگو دائی جب مدعو کی طرف سے آنے والی اذیت کو اور تکلیف کو دائی جب برداشت کرتا ہے تو اللہ پاک اس برداشت کی بنیاد پر مدعو کی ہدایت کے فیصلے کر دیتے ہیں، مدعو کو اس نے ہدایت ملتی ہے جتنا برداشت کرو گے۔ تو جتنا دعوت کی نسبت کے اوپر ان نئے لوگوں کی ہم برداشت کریں گے، حضور صلی اللہ علیہ وسلم سے تو صحابہ نے عرض کیا تھا کہ اللہ کے رسول یہ اجنبی لوگ آتے ہیں، ہم چاہتے ہیں کہ آپ کے لیے کوئی اونچی جگہ بنا دی جائے، آپ اس پر بیٹھے تاکہ آپ کی بے ادبی یہ لوگ کرتے ہیں اس سے آپ محفوظ رہیں۔ تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا مجھے انہی دیہاتیوں میں چھوڑ دو، گوانوں میں چھوڑ دو، میں تو یہ چاہتا ہوں کہ میری امت میری گردن کو پھلانتی ہوئی گزر جائے۔ اللہ کے نبی صلی اللہ صلی اللہ علیہ وسلم تو یہ فرما رہے ہیں. تو ہماری تربیت اس بات میں ہے, ہماری ترقی اس بات میں ہے کہ ان نئے آنے والوں کی تربیت ہو رہی ہو, ان کی تربیت ہوگی ہماری ترقی ہوگی. حضرت اکرم বলে যে ভাইয়ের প্রতিবার সুস্থ, যখন আমরা এরকম ভাবে ঘরে ঘরে যাইব যে লোকদেরকে আমরা যখন আনতে থাকবো আমি আমাদেরকে ইমানের হালকায় বসাইব, রিমের হালকার সাথে বসতে থাকবে, তো বলেন যে সেই গানের মধ্যে দুই লাইনের ফায়দা হবে. বলেন যে দুস্থ যারা আমরা নতুনদেরকে আমরা মসজিদের মধ্যে নিয়ে আসলাম, বলেন যে মসজিদের মধ্যে নিয়ে আসে যখন ওনাদেরকে ইমানের হালকায় বসাইব আমরা, তো বলেন যে হালকার মধ্যে আল্লাহ কুদরত ও বারাইর কথা হবে, বলেন যে ইকিনের কথা হবে, কবর হাসরের কথা বলে যে আখেরাতের বেহস্ত দুজকের কথা হইতে থাকবে, তো বলে যে ভাই দুস্থ এর দ্বারা যে ভাই এইরকম ভাবে কথাগুলো বলতে থাকবেন তার ইমানের ফায়দা হইতে থাকবে. আর এমনি যারা নতুন আসলো সেই হালকার মধ্যে যারা বসবে মসজিদের মধ্যে যে এই হালকায় তালিমের বসলো বা বলে যে এইরকম ইমানের হালকায় বসবে, বলে যে সেটার দ্বারা নতুন আনেওয়ালা তালিম ও তর্বিয়ত হইতে থাকবে. বলে যে ভাই আর বুজুর্গ দুস্থ বলে যে এমনি ভাবে তার তালিম হবে তর্বিয়ত হইতে থাকবে. বলে যে দুই রকমের ভাইরারা কি হইল, যে ব্যক্তি নতুন আসলো আইসা মসজিদের পরিবেশের মধ্যে ইমানের হালকায় বসবে, তো বলে যে তার তো তালিম আর তর্বিয়ত হবে, আর যেই ভাই বারবার গেল বাহিরের দিকে যাইয়ে তারে পোষামুদ করে নিয়ে আসলো, আর সে তার সাথে উল্টা মহামেলা করলো, উল্টা সিধে মহামেলা তার সাথে হইল, সেটা সে বরদাস্ত করতে থাকবে. বলে যে এটার দ্বারা তো তার ইমান বাড়তে থাকবে. বলে যে ভাই বুজুর্গ দুস্থ তার দ্বারা তার এই এই লাভটা হবে যে তার ইমান বাড়তে থাকবে. এই জন্য বলে যে আমরা যখন বাইরে যাইব বাইরের থেকে লোককে আমরা নিয়ে আসতে থাকবো, তো এটার দ্বারা দু দলের ফায়দা হইতে থাকবে. এমনি ভাবে আমার বলছে যে দুস্থ এমনি যে একটা মানুষের আমরা মসজিদের দিকে তার ঘর থেকে বাইর করলাম আর মসজিদের দিকে তারে নিয়ে আসলাম, তো বলেন যে মসজিদের দিকে কদম উঠাইলো আসতে রইল, তো বলেন এমনি আল্লাহ রহমত যে দৌড়ে তাকে কুলে উঠাই লয়ে যায়, তো বলেন যে কত বড় কাম হয়ে গেল, লাভ হয়ে গেল. বলেন যে ভাই এটা তো এত বড় লাভ. এমনি ভাবে দেখেন যদি কোন একটা মুসলমান রোজানা 20 জন মুসলমানকে সালাম করে আর বলে যে ওই দিন মারা যায়, তাহলে সে বেহেস্টের হকদার হয়ে মরিয়ে যায়, আর বলে যে আপনি এখন জানেন মুসলমানের ঘরে যে একটা মুসলমানকে এইরকম ভাবে মুসলিরা মসজিদে আনলেন, এরপর আরেকজনে আনলেন আরেকজনে আনলেন, এইভাবে সারাদিনে কত মুসলমানের সাথে আপনার মোলাকাত হবে, সালামও হইল, আবার তাকে খুশামুদ করে মসজিদের মধ্যে নিয়ে আসলেন, তো কত আল্লাহর করিম করে দিলেন আর কত বড় আপনার কামাই হয়ে গেল. বলে যে ভাই আর বুজুর্গ দুস্থ ঠিক এমনি ভাবে আমাদের তর্বিয়ত তো হবে তালিমও হবে. বলে যে এই জন্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলাকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যা আকরাম তুমি আল্লাহর রাস্তায় যে বাহির হবে তোমার কবিলার লোকের সাথে বাহির হয়ে না, অন্য লোকের সাথে তুমি চলো, অন্যদের সাথে তুমি আল্লাহর রাস্তায় যাবে. তো বলে যে সেটা তোমার কি ফায়দা হবে, বলে যে দুস্থ বলে যে এটার দ্বারা তোমার এই ফায়দা হবে তুমি যাবে তো তোমার সম্মান ওরা জানে না, তোমার পজিশন জানে না, তো তোমার সাথে বিয়াদবি করবে, আর তুমি যখন সেটার উপরে সবুর করবে ধৈর্য ধরবে যে এরা এদেরকে এরা আমাকে চিনে না এই জন্য আমার সাথে সেই দুর্ব্যবহার করলো, আপনি আল্লাহর জন্য সবুর করবেন, তো বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সবুরের বরকতে যাদেরকে তুমি দাওয়াত দিছো তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন, হেদায়েতের ফয়সালা করবেন. তো বলে যে এমনি ভাবে যখন আল্লাহর জন্য অন্যের সেই কষ্ট আর অন্যের কষ্ট দিল তকলিফ দিল আর এমনি ভাবে অন্য বেয়াদবি করলো সেটা যখন এই রাস্তার মধ্যে বরদাস্ত করবে, তো বলে যে ভাই দুস্থ সেই আপনার সবর আর ধৈর্যটা অন্যের হেদায়েতের ওসিলা বলিয়া যাবে. তো বলে যে ভাই দুস্থ ঠিক এমনি ভাবে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বলে যে বিভিন্ন এলাকার লোক আইতো আইসিয়া রসুলের পাঁচ চল্লিশ ইসলামের সাথে যে কথাবার্তা বলতো সেটা আল্লাহ রসুলের সারের আর আদবের খেলা হয়ে যেত, বলে যে এরকম ভাবে অনেক সময় রসুলের পাঁচ চল্লিশ ইসলামের সাথে কথা বললাম ধন তারাই বলতো, তাহলে সাহাবাই কেরাম ফরমাইলেন যে আর রসুলাল্লাহ আপনার জন্য আমরা একটা আলাদা জায়গা করে নিই যেটার উপরে আপনি বসবেন, তো বলে যে ভাই আর বুজুর্গ দুস্থ রসুলের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে না কখনো আমার জন্য তোমরা আলাদা জায়গা করবে না, বলকে আমাকে আমার হালতের উপরে আমার আম সাথীদের উপরে এইরকম গ্রামদের সাথে আমাকে ছাড়িয়ে দাও, আরে আমার গর্দনার উপর দিয়েও যদি ওরা ভাড়া দিয়ে ছড়িয়ে যায় আমার গর্দনকেও যদি তারা ভাড়া দিয়ে ধরে গর্দনের উপরে পাওয়া কেউ যদি যায় তবুও আমি আমি এদের সাথেই থাকতে ভালোবাসি. তো বলে যে ভাই আর বুজুর্গ দুস্থ আল্লাহর রাস্তায় আমরা পাইব, আর এমনিভাবে মানুষের ঘরে ঘরে দেয়া এরকম ভাবে খুশামুদ করবো আর এদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসতে থাকবো, তো ওরা অনেক ধৈর্য দরকার পড়বে, তো এটার দ্বারা আমাদেরও তরবিয়ত হবে আর নতুন যারা আসবে মসজিদে তাদেরও তাদের তরবিয়ত হইতে থাকবে। حضرت معاویہ رضی اللہ تعالیٰ عنہ کے حوالے حضور صلی اللہ علیہ وسلم نے حضرت وائل کو کیا۔ حضرت وائل ایمان لائے شہزادے تھے، ان کو حضور صلی اللہ علیہ وسلم نے اپنے ساتھ ممبر پر بٹھا کر کے ان کا اعزاز کیا، اور اس کے بعد حضرت معاویہ سے کہا کہ لے جاؤ ان کی تربیت کرو، جا کر کے ایمان لے آئے ہیں یہ۔ حضرت معاویہ رضی اللہ تعالیٰ عنہ غربت کی انتہائی حد کے اوپر تھے، پیروں میں جوتے بھی نہیں تھے، ان کو لے کر کے چلے مدینہ منورہ کی چلچلاتی ہوئی دھوپ، پتل میں جلے جا رہے ہیں، اور یہ گھوڑے پر سوار حضرت وائل۔ تو چلتے چلتے حضرت معاویہ نے ان سے کہا کہ وائل تم تو گھوڑے پہ سوار ہو، اپنے جوتے ہمیں دے دو تاکہ ہمارے پیر جلنے سے بچ جائیں۔ تو انہوں نے حضرت معاویہ کو ڈانٹ دیا کہ شاہی جوتے پہننے کا خواب دیکھ رہے ہو، اب یہ بیچارے برداشت کر گئے، تربیت کے لیے لیے جا رہے ہیں، ان کی سختی برداشت کر رہے ہیں۔ پھر جب برداشت نہیں ہوا تو آگے چل کے پھر کہا کہ وائل جوتے نہیں دے سکتے ہو، اپنے پیچھے ہمیں بٹھا لو تاکہ ہمارے پیر تو بچ جائیں جلنے سے، اب برداشت نہیں ہو رہا ہے، پھر ڈانٹ دیا۔ آخر پیدل چلتے ہوئے چلچلاتی ہوئی دھوپ میں گھر تک آئے، ٹھنڈے گرم سے ضیافت کی، بٹھایا ان کو، ان کی تربیت کی، تربیت ہوتی رہی، یہاں تک کہ دین سیکھا اور جا کر کے اللہ کے راستے میں دین کی محنت کرنے میں لگ گئے۔ دور گزرتے رہے، حضور صلی اللہ علیہ وسلم کا زمانہ گزر گیا، حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ کا زمانہ گزرا، حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ، حضرت عثمان رضی اللہ تعالیٰ عنہ، حضرت علی رضی اللہ تعالیٰ عنہ، سب کا زمانہ گزر گیا، اور پورے ملک کا نظام حضرت معاویہ رضی اللہ تعالیٰ عنہ کے ہاتھ میں آیا۔ اب ظاہر بات ہے کہ امیر المومنین ہے، خلیفہ ہے، اب تو اور اتنی بڑی حکومت کہ اس بر اعظم سے زیادہ، جو ہمارا بر اعظم ہے صغیر جس کو کہتے ہیں، اس سے زیادہ اس ملک کی آبادی، جتنی بڑے ملک کی زمانے میں سلطنت ان کے ہاتھ میں تھی، حکومت ان کے ہاتھ میں تھی۔ ایک دن ایک مدت کے بعد حضرت وائل ملنے کے لیے آئے، اور آ کر کے اندر کہلوایا، امیر المومنین سے کہو کہ وائل ملنے کے لیے آئے، یہ شہزادے تھے کسی زمانے میں اور اب اللہ کے دین کے غازی اور مجاہد ہیں۔ خیر آئے، اپنے پاس تخت کے اوپر بٹھایا حضرت معاویہ رضی اللہ تعالیٰ عنہ نے، اور خیریت پوچھتے رہے۔ اس زمانے کی خیریت جو تھی وہ دین کے بارے میں ہوا کرتی تھی، جب دین کی محنتیں تھیں، بتاؤ بھائی اللہ کے راستے میں قربانیاں دینے والوں کی مقدار کیا ہے، کدھر دین کی سرسبزی و شادابی کے فیصلے ہو رہے ہیں، اللہ کے دین کے خاطر قربانیاں دینے والے افراد کس علاقے میں زیادہ کام کر رہے ہیں، ساری خیریت کیا ہوتی تھی۔ یہ نہیں ہوتا تھا کہ بچہ ٹھیک ہے، کاروبار صحیح ہے، یہ سب تو ہمارے زمانے کی خیریتیں ہیں کہ ملے تو، دین کا تو کہیں نام ہی نہیں آتا، کون ہے، خیریت ہے، گھر پہ بیوی بچے سب ٹھیک ہیں، کاروبار بڑھیا چل رہا ہے، یہ سب خیریتیں ہمارے زمانے کی، اس لیے کہ دین کی محنت نہیں رہی۔ تو ساری خیریتیں پوچھنے کے بعد پھر حضرت معاویہ رضی اللہ تعالیٰ عنہ نے حضرت وائل سے پوچھا، وائل یہ بتاؤ کہ اس دن تمہارے وہ جوتے اچھے تھے یا ہمارا آج کا یہ تاپ اچھا ہے؟ تو حضرت وائل کی چیخیں نکل گئیں، گھوڑا اچھا تھا یا ہمارا تخت اچھا ہے، یہ سن کر کے چیخ نکل گئی حضرت وائل کی، حضرت ہمیں معلوم نہیں تھا، ہم تو شہزادے تھے، ہمیں اسلامی اخلاق کا پتہ نہیں تھا۔ اس واقعے کو بیاننے کے بعد حضرت بابا یوسف صاحب رحمتہ اللہ علیہ بیان فرمایا کرتے تھے کہ جب پرانے لوگ نئے لوگوں کو لے کر کے چلیں گے اور ان کی تربیت کریں گے اور ان کی کڑوی کسیلی برداشت کریں گے، اس کے اوپر صبر کریں گے، تو اللہ رب العزت پرانوں کی تربیت فرمائیں گے اور نئے لوگوں کو ترقی دیں گے، کہ وائل کفر اور شرک سے نکل کر کے صحابی رسول بنے، اللہ کے دین کے غازی اور مجاہد بنے، اور حضرت معاویہ ننگے پیر سے چل کر کے تخت شاہی تک پہنچ گئے۔ تو پرانوں کو اللہ ترقی دیتے ہیں اور نئے لوگوں کی تربیت ہوتی ہے جب پرانے اپنے ساتھ نئے لوگوں کو لے کر کے چلتے ہیں, جس کے لیے حضور صلی اللہ علیہ وسلم نے حضرت اکرم سے کہا تھا کہ اکرم اپنے قبیلے کے علاوہ کے لوگوں کے ساتھ اللہ کے راستے میں نکلا کرو, اس سے تمہاری ترقی ہوگی اور پرانے لوگوں کی تربیت ہو جائے گی. تو بولے جو ہے بزرگوار دوستو, حضرت وائل رضی اللہ تعالیٰ عنہ جبر اسلم تو رسول پاک صلی اللہ علیہ وسلم ان تعلیم اور تربیت سے ذمہ داری حضرت معاویہ رضی اللہ عنہ کا ذمہ لگائی لے جے تعلیم میں ہمیں داریوں کر دے اور تار تعلیم تربیت سے ببستہ تمہار ذمہ. تو بولے جو دوستو, حضرت معاویہ رضی اللہ عنہ سے زمانہ چین تو گریب چلیں انہار گربت حالت چلو بولے جو مسجد آسلین কিন্তু ওনার যাওয়ার জন্য ভাইয়ের মধ্যে জুতাও নাই, খালি ভাই মসজিদে আসতে হয়েছে. হযরত ওয়াইল রাদিয়াল্লাহু আনহু শাহজাদা ছিলেন, মদিনায় আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাওয়াত দিলেন. দাওয়াত দেওয়ার পরে বললেন উনি মুসলমান হয়ে গেলেন. মুসলমান হওয়ার পরে বললেন মাওলানা যাও ওয়াইলকে তোমার সাথে নিয়ে যাও, তাকে তুমি মেহমানদারি করবে আর এমনিভাবে তুমি তাকে তালিম তরবিয়ত করবে, দিন শিখাইবে, সেটা তোমার জিম্মায় দেওয়া হইল. তবলেন উনি শাহজাদা ছিলেন, উনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলছেন আর হযরত মাওলানা রাদিয়াল্লাহু তাআলা রূহ খালি ভাই হাঁটতেছেন. বলেন যে রৌদ্র ছিল প্রচন্ড, পানি গরম হয়ে গেছে আর এরকম পাথর গরম, এগুলোর উপর দিয়ে উনি চলতেছেন. তো চলতে চলতে আর বরদাস্ত হইতেছে না. তবলেন যে হযরত মাওলানা রাদিয়াল্লাহু ফরমাইলেন ও ভাই তুমি তো ঘোড়ার উপরে সওয়ার আছো, তোমার পায়ের জুতাটা আমাকে দিয়ে দাও, আমি একটু যাইতে পারি, একটু আমার সুবিধা হবে. বলেন যে হযরত ওয়াইল রাদিয়াল্লাহু খুব ওনাকে ডাকলেন, ধমকাইলেন, বলে মিয়া শাহী জুতো করার তোমার মনের মধ্যে আগ্রহ হইতেছে, খাই দিতেছে, শাহী জুতো করার চুপ করো. বলে যা হত চুপ হয়ে গেলেন, বরদাস্ত করলেন, চলতেছেন কিন্তু ধৈর্য হইতেছে না, কষ্ট বহুত হইতেছে. তুমি বলে যে ওয়াইল জুতা তো তুমি দিলে না, আমারও বলতেছে জুতা তো তুমি দিলে না, তুমি তোমার ঘোড়ার মধ্যে একা আছো, তোমার সাথে আমার উঠাই নাও, তাইলে আমি কষ্টের থেকে বাঁচতে পারি. সেটা বলে যে দুস্থ উনি আবারও ওনাকে খুব ধমকাইলেন, ডাকলেন যে শাহী ঘোড়ার উপরে সওয়ার হইতে তোমার মনে চায়, যাও. বলে যে এরকম ধমকানোর পরে চলে গেলেন. হযরত মাওলানা রাদিয়াল্লাহু আনহু সবুর করলেন, ঘরের মধ্যে নিয়ে গেলেন, গরম ঠান্ডা ওনার মেহমানি করলেন আর ওনার কাছে রাখলেন আর ওনাকে দিন শিখাইলেন, তালিম দিলেন. এরপরে যখন ওনার দিন শিখা হইল, হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আপনার এলাকায় চলে গেলেন আর দিনের মেহনত করতে লাগলেন. উনি গাজী করিয়া গেলেন, দিনের মেহনতে উনি আসেন. আর এদিক দিয়ে হযরত মাওলানা রাদিয়াল্লাহু আনহু ওনারও আল্লাহ পাক রব্বুল আলামিনের তার তরবিয়ত করছেন আর তরক্কিও দিচ্ছেন. রসুলের পাঁচ সাল ইসলামের জমানা শেষ হয়ে গেল. বলেন যে এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমানা শেষ, এরপরে হযরত আমির উমর রাদিয়াল্লাহু আনহু জমানা আসলো, সেটাও শেষ হয়ে গেল. বলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওনার জমানা শেষ হইল. হযরত সাইয়্যিদ আলী ওনার জমানাও শেষ হয়ে গেল. এরপরে সমস্ত মুসলমানের রাজত্বর জিম্মাদারি হযরত মাওলানা রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল. বলে যে মাওলানা রাদিয়াল্লাহু আনহু তো শুধু না, আমরা যেখানে পড়ে আসলাম এই প্রাচ্য এটা মনে করি না, বলকে বহুত বড় এরিয়া মুসলমানের পূর্ব পশ্চিম সমস্তটার আমিরুল মুমিনিন হয়ে গেল. তো বলে যে একদিন হযরত মাওলানা রাদিয়াল্লাহু আনহু ভিতরে ছিলেন, হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে মোলাকাত করতে গেছেন. আল্লাহ তিনি মেহনত করেন, মেহনতে হাজির হয়ে ফিরতেছেন, দিন নিয়া হাজির হয়েছেন মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত করতে. হযরত মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং উনি হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিলেন, নিয়া ওনার সিংহাসনে বসাইলেন, ওনার সিংহাসনে ওনার পাশে বসাইলেন. বসাইয়ে বলে যে উনি হাল পূর্তি করতেছেন যে কি খবর. বলে যে আজকের মতো না, আমরা তো আজকে আমরা কি হাল পূর্তি হওয়ার তো দিনের মেহনত আমরা ছাড়িয়ে দিছি. তো একজন আরেকজনের পাশে পাইনি, জিজ্ঞাসা করি ভাই বিবি বাচ্চার কি খবর, খাইরিয়ত আছে? তো ওই জমানায় জিজ্ঞাসা করা হয়তো যে ভাই তোমরা যে মেহনত করতেছ, দিন কতটুকু চিন্তা হয়েছে, দিনের কি খবর, ওইখানে কতজন আল্লাহর দিনের মুজাহিদ আছে যারা দিনের জন্য মেহনত করতেছে, ওইখানে কত লোক মুসলমান হয়ে গেছে. বলে যে সেই দিনের হালত ওনারা জিজ্ঞাসা করতেন একজন আরেকজনের সাথে মোলাকাত করে. বলে যে দুস্থ জিজ্ঞাসা করলেন এই হাল পূর্তি করা শেষ হইল. এরপরে জিজ্ঞাসা করলেন ও ভাই ওই দিন যে একদিন ছিল যেদিন তোমার কাছে আমি তোমার পায়ের জুতা চাইছিলাম, সাবেল ছিলেন উনি ওই দিন, আয়ের ওই জুতা তুমি যে আমার দিলে না, অস্বীকার করলে, তো তোমার জুতাটা দামি ছিল, আজকে আমার এই সিংহাসনটা বেশি দামি. আরে যে ঘোড়ার মধ্যে বসাইতে তুমি আমাকে অস্বীকার করলে, তোমার সেই ঘোড়া দামি ছিল, আজকে আমার সেই সিংহাসনের দামটা বেশি. তো বলেন যে দুষ্ট আর পর্যন্ত হজরতে ওয়াইদ রাজি আল্লাহ তালা অত্যন্ত বঞ্চিত হইলেন, সেই দিন তো ওনার এক হালত ছিল। কিন্তু বলেন যে ভাই বুজুর্গ দুষ্ট হজরতে মামির রাজি আল্লাহকে নিয়োগ করছেন, উনি তালিম করছেন, তালিম দিচ্ছেন, আর আল্লাহ জাল্লাহ শানহু হযরত মাওলানা রাজিয়াল্লাহুকে তরক্কী দান করছেন, উন্নতি দান করছেন। হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, ঠিক এইভাবে যখন পুরানারা নতুনদেরকে নিয়ে চলবে আর এরকম অপরিচিতদেরকে নিয়ে সে চলতে থাকবে আর এরা ওদেরকে পুরানদেরকে কষ্ট দিবে, এইরকম ভাবে বেয়াদবি করবে, বেয়াদবি করবে, আর সেটার উপরে তারা সবর করবে, তো বলেন এটার দ্বারা নতুনের হেদায়াত আর এদের তালিম আর তরবিয়ত হবে, আর পুরানদের এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু তাকে তরক্কি আর উন্নতি দান করবেন, যেরকম হযরত মালিক রাদিয়াল্লাহু আনহুকে দান করলেন। বলে যে এর জন্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসলাম রাদিয়াল্লাহুকে ফরমাইলেন যে আসলাম তুমি অপরিচিত লোক, অন্য লোক তোমার লোকের সাথে নয়, অন্য লোকের সাথে তুমি আল্লাহর রাস্তায় বাহির হবে, এর দ্বারা তোমারও তরবিয়ত হবে, উন্নতি হবে আর নতুনদের তালিম হয়ে যাবে। আর দোস্ত আর বুজুর্গ তিসরি চিজ ये ईमान और आमाल सालेहा और ये यकीन और ये जज्बा इसको लेकर के पूरे आलम के अंदर फिरना, इन हलकात के जरिए से सहाबा का मिजाज ये बना था, ईमान के हलकों के जरिए से, रोजाना की अजकार और इबादात के जरिए से, कि मदीने की तमाम तर फजीलतों के बावजूद कि वहाँ जन्नत की कियारी है, वहाँ अल्लाह के रसूल हैं, जिब्राइल नाज़िल हो रहे हैं, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे की नमाजें, इन तमाम तर फजीलतों के बावजूद अल्लाह के दीन को लेकर के पूरे आलम में फिरना और अल्लाह के रास्ते में निकलना, ये सहाबा के नज़दीक इतना महबूब था कि मदीने के तमाम तर फजाइल के बावजूद बेताब रहते थे कि कौन सा ऐसा वक्त आए कि हम अल्लाह के रास्ते में निकल जाए, कि जिस रास्ते के धूल का एक जर्रा भी अगर हमारे ऊपर पड़ गया तो जहन्नम का धुआं भी हराम हो जाएगा, ऐसे रास्ते में निकलने के लिए बेताब रहते थे। सुबह को फैसला हुआ तो शाम नहीं हो पाई, शाम का फैसला हुआ तो सुबह नहीं हो पाई, कभी अगर देर हुई रसूलुल्लाह सल्लम ने पूछा करे भाई क्या हुआ तुम अभी तक यही ठहरे हो, कहा अल्लाह के रसूल ये सोचा था कि सुबह चले जाएंगे रात यहाँ गुजार रहे हैं आपके पीछे नमाज पढ़ रहे हैं, तो फरमाया क्या तुम जन्नत के बाहों में रात गुजारना नहीं चाहते, कहा अल्लाह के रसूल बिल्कुल जो चाहते उसी वक्त अपना सारा सामान उठा करके अल्लाह के रास्ते में निकल गए, तो इतना बेताब रहते थे अल्लाह के रास्ते में निकलने के लिए, और मशरिक से मगरिब तक और शुमाल से रहने के जुनूब तक रहने बसने वाली बशरियत और इंसानियत तक अल्लाह का कलमा लेकर के पहुंचना और उसको जाकर के अल्लाह की बड़ाई और किबरियाई की तरफ बुलाना अपना मकसद हयात की दर्जे में रहे हुए थे, कि कानत हयात हो ले हयात दीन व कानत ममात हो ले हयात दीन, कि ये वो मजमुआ है कि जिसकी जिंदगी का एक एक लम्हा अल्लाह के दीन की सरसब्जी और शादाबी के लिए है और जिनकी मौतें भी अल्लाह के दीन की सरसब्जी और शादाबी के लिए है। हजरत इकरमा हजरत उकबा बिन नाफे रजी अल्लाह तआला अन्हु दियोनस को पार करके जब मराकश पहुंचे हैं तो मारे जोश की घोड़ा समंदर में डाल दिया, और समंदर में डालने के बाद जब पानी घोड़े के सीने से लगाए तो लगाम खींची और रोक लिया, तलवार मान से निकाली और फिजा में लहराई और जुबान से यूं फरमाया कि अल्लाह अगर मुझे ये मालूम हो जाए इस समंदर के पार भी तेरे कुछ बंदे रहते हैं तो तेरे इज्जत और जलाल की कसम हम इस समंदर का सीना चीर करके तेरे उन बंदों के पास जाएंगे और वहां जाकर के तेरा कलमा बुलंद करेंगे। ये जज्बात से सहाबा इकराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन की हुई कुर्बानी है, जिस दिन दोस्तों और बुजुर्गों मेहनत करते करते हम इस नहज के ऊपर आएंगे और इस जज्बे के ऊपर, इस ईमान के ऊपर और इन कुर्बानियों के ऊपर जिस दिन हम आएंगे, तो दोस्तों और बुजुर्गों 1400 बरस पहले जो अल्लाह की मदद नाजिल हो चुकी है खुदा की कसम आज ही नाजिल होगी और क़यामत तक के लिए नाजिल होगी। বলে যে ভাই বুজুর্গ দুষ্ট তৃতীয় জিনিস হইল ইমান আর আমল, বলে যে ইমান আর আমলে তালে হারিয়া সারা দুনিয়ার কোনায় কোনায় আমাদেরকে ফিরতে হবে, সাহাবাদের মধ্যে তৃতীয় জিনিসটা ছিল, বলে যে ওনারা ইমান আর আমল কিনিয়া সারা দুনিয়ার কোনায় কোনায় সমস্ত মানুষের কাছে পৌঁছার জন্য চেষ্টা করছেন, বলে যে এটা সেনার বিজয়ের বরকত ছিল যে মদিনায় যে হালকা লাগছে তালিমের হালকার মধ্যে ওনারা বসে, ইমানের হালকার মধ্যে বসে আল্লাহর রাস্তায় ফিরার বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ফিরলে ইমান আমল নিয়ে কি লাভ আর ফজিলত সেটা ওনাদের সামনে ছিল। বলেন যে ওনারা সামনে থাকার কারণে ওনারা সর্ব অবস্থায় সবসময় ওনারা তৈয়ার থাকতেন আর ওনারা বেচেন থাকতেন, পরিশান থাকতেন যে কখন যদি ডাক আসে আর আমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে দিতে পারবো। কারণ আল্লাহর রাস্তার ধুলাবালি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যে ধুলাবালি বরদাস্ত করবে, আল্লাহর রাস্তার ধুলাবালির কত দাম, আল্লাহর রাস্তার ধুলাবালি আর দুর্দশের আগুন যে একত্রিত হবে না, এত বড় লাভের কাম। এই জন্য বলে যে ওনারা মদিনার মধ্যে কত বড় ফজিলত, বলে যে মদিনা শরীফ, মদিনা শরীফের মধ্যে মসজিদের মধ্যে নামাজ পড়লে তার সব কত, রসুলের পাকের পিছনে নামাজ পড়ার তার দাম কত, সেই মসজিদের মধ্যে নামাজ পড়া। আর বলে যে ভাই বুঝুর্গত মদিনার এত সমস্ত ফজিলত এগুলো থাকা সত্ত্বেও অন্য সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ আনহুম বলেন যে ওনারা মদিনার থেকে বাহির হওয়ার জন্য সব সময় পরেশান আর তুইয়ার থাকতেন যে কখন যদি আমরা সুযোগ আসে আমরা আল্লাহ রাস্তায় বাইরিয়ে পড়বো। বলেন যে সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ আনহুম ওনারা যদি সকালে ডাক আসতে তো ওনারা বিকালের অপেক্ষা করেন নাই, সকালেই আল্লাহ রাস্তায় বাইরিয়ে পড়তেন। এমনি ভাবে ইমান আমল দিয়া যে বিকালে ডাক আসতে তো বিকালেই ওনারা বাইরিয়ে পড়তেন আর আল্লাহ রাস্তায় ফিরতে রয়েছেন। দুনিয়ার কোনায় কোনায় মানুষকে যাইয়া কি করিয়া এরকম ভাবে ইমান পৌঁছানো যায়, আমল দেওয়া যায়, মানুষকে এরকম ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। বলে যে সেই ফিকির নিয়া সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন যে ঘুরতে থাকতেন ফিরতে থাকতেন। বলেন যে এক সময় মদিনা শরীফের মধ্যে জমাত পড়ানো হইল সন্ধ্যাবেলায়, তো সাহাবাই কেরাম ফরমাইলেন যে আর রাসূলুল্লাহ মদিনার বাইরে যাইয়া তো আপনার রাষ্ট্র যাপন করতে হবে, তো আমরা সকালেই আপনার ঘর থেকে রওনা হই। আল্লাহ রাসূলে ফরমাইলেন তোমরা কি কথা পছন্দ করো না যে একটা রাত্র তোমাদের জান্নাত বেহেশতের বাগানের মধ্যে তোমরা কাটাই দিবে। বলে যে আজকে রাত্রে যদি তোমরা মদিনার বাইরে যাও তো সেই রাত্রটা তোমাদের জান্নাতের বাগানের মধ্যে কাটবে। বলে যে এই কথা শোনার সাথে সাথে সমস্ত সাহাবাই কেরাম সাহেব আর কেউ রইলেন না ঘরে, সব রাত্রেই মদিনার থেকে বাইরে বললেন। তো বলে যে দোস্ত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু জিন্দগি বলে যে ওনাদের হায়াত উমরি হিয়ায় দিন, বলে যে ওনাদের হায়াতটা জিন্দগিটাও দিনকে চিন্তা করার জন্য, দিনকে এইরকম ভাবে দুনিয়াতে ফরুক দেওয়ার জন্য, দিয়ে শব্দ চালানোর জন্য, দিনকে দুনিয়াতে উঁচা করার জন্য, এমনিভাবে ওনাদের মহত্ব ছিল কি করে দুনিয়াতে দিন বলন্দ হয়, আল্লাহর কর্ম বলন্দ হয়, ইমান আর আমল জিন্দা হয়ে যায় সেটার জন্য হয়তো। এই জন্য বলে যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু বলে যে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলে যে হযরত ইকরামা এরকম আমলে ভাবে হযরত উকবা বিন নাফে রাদিয়াল্লাহু উনি বলে যে হযরত উকবা বিন নাফে রাদিয়াল্লাহু সফর করতে করতে উনি তিউনিসিয়া চলে গেলেন। বলে যে তিউনিসিয়া মূর্খদের পৌঁছলেন, পুষতে পুষতে বলেন যে দুস্তাই আটলান্টিক মহাসাগর আসিয়া গেল, ওনার ঘোড়ারে এরকম চালাই দিলেন সাগরে যখন ওনার ঘোড়া পড়িয়ে গেল তো ঘোড়ারে উনি রাখলেন থামাইলেন, তলোয়ার ওনার থামলেন। এরপরে বললেন যে আল্লাহ যদি আমি জানতাম এই সাগরের ওই পারেও কোনো মানুষ বাস করে তো আমি সাঁতরাইয়ে নিয়ে তোমার সেই কর্ম ওখানে পৌঁছাই দিতাম হয় আল্লাহ। বলে যে এরকম যত্ন ওনাদের দিনে ছিল সবসময় যে কি করে আল্লাহর কর্ম বলন্দ হয়। তো ঠিক এমনি ভাবে মেহমান বলেন যে দুস্ত আমরা যদি সেই সাহাবাই কেরাম ওয়ালা চশমা দিনের মধ্যে নেই নিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় এরকম ভাবে ফিরতে থাকি তো বলে যে দুস্ত যে আল্লাহর সাহায্য আর মদত, বলে যে আমরা সাহাবাওয়ালা চশমা নিয়ে সাহাবাওয়ালা কোরবানি নিয়ে আমাদের তরিকায় আমরা যদি আমাদের জান মাল নিয়ে ফিরতে থাকি তো আল্লাহ জাল্লা শানু 1400 বছর আগে আল্লাহ যেভাবে সাহায্য আর মদত করতেন আজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাহায্য আর মদত করতে তৈরি আছেন। اللہ کے رسول صلی اللہ علیہ وسلم خاتم الانبیاء ہیں، امام الانبیاء امام المرسلین ہیں، ان سب کے باوجود اللہ کے راستے میں نکل کر کے قربانی دینے کا جذبے کا عالم یہ ہے میں اللہ کے راستے میں نکلوں جہاد کروں مجھے قتل کیا جائے۔ آپ نے فرمایا مجھے قتل کیا جائے پھر زندہ کیا جاؤں، ثم ہویا ثم اقتل، ثم ہویا ثم اقتل، ثم ہویا ثم اقتل، تین مرتبہ فرمایا کہ مجھے قتل کیا جائے پھر زندہ کیا جاؤں، پھر قتل کیا جائے پھر زندہ کیا جاؤں، پھر قتل کیا جائے پھر زندہ کیا جاؤں۔ دوستو اور بزرگوں جس دین کے لیے اللہ کے نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا یہ جذبہ آج دوستوں اور بزرگوں ہمیں اس سے زیادہ کی ضرورت یہ ہے کہ اب تک تو اپنے اپنے ملک کے اندر پھرنے کے مزاج پر چار چار مہینے کے لیے گھومتے رہے. اب تو یہ طے کرو کہ اب اپنے ملک نہیں دنیا کے گوشے گوشے میں ایک ایک ملک میں پانچ پانچ مہینے کی جماعتوں کو لے کر کے ہم چلیں گے, اور جہاں جہاں بشریت ہمیں ملے گی جنگلات میں صحراؤں میں دریاؤں میں فضاؤں میں آسمانوں میں جہاں کہیں بھی انسانیت ملے گی وہاں اللہ کا کلمہ بلند کریں گے, یا تو پورے عالم کے اندر اللہ کا کلمہ بلند ہوگا یا پھر محنت کرتے کرتے ہم بھی اللہ کے راستے میں جان دے کر کے اللہ کے یہاں کوئی مرتبہ حاصل کر لیں گے. تو اس لیے دوستوں اور بزرگوں اب تو طے کرو کہ پانچ پانچ مہینے کے لیے اللہ کے راستے میں دوسرے ملکوں میں نکلنے کے واسطے سب سے پہلے ایک بڑا مجمع کھڑا ہو جائے اور یہ بتائے کہ ہم پانچ مہینے کے لیے اللہ کے راستے میں نکلنے کے لیے تیار ہیں. کھڑا ہو کر کے اپنے ارادوں کو ظاہر کریں.